মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আরে কিন্তু সে তো এখন, এই শো যখন শুরু হয়েছিল তখন কিন্তু ছিল সত্যজিৎ রায়ের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো। যার হাত ধরে এই শো শুরু, তার জন্মদিন টিম সানডে সাসপেন্সের কাছে স্বাভাবিকভাবেই খুব স্পেশাল। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। প্রত্যেক বছর 2 মে আমরা আপনার জন্য নিয়ে আসি তাঁরই লেখা একটি গল্প। আজকে যে গল্পটি নিয়ে এসেছি সেটা কিন্তু একটু অন্য ধরনের। নিজের ছবির শুটিং এর অভিজ্ঞতা সত্যজিৎ রায় লিখে গেছেন একই বলে শুটিং এ, কিন্তু ফিল্মের শুটিং নিয়ে গল্প তিনি কিন্তু খুব বেশি লেখেননি। আজকে আপনার জন্য তেমনই একটা গল্প, মাস্টার অংশুমান। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্প পাঠে সুমক, সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে মাস্টার অংশুমান। সেই সকালটার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেদিন ছিল রবিবার। 3 দিন ধরে সমানে বাদলা করে সেদিনই প্রথম ঝলমলে রোদ বেরিয়েছে। আমি একটা অঙ্ক কষে আমার খাতাটা বন্ধ করেছি, এমন সময় বিশুদা এলো। বিশুদা মানে বিশ্বনাথ গাঙ্গুলি, আমার জাঠতুতো দাদা, সে একটা সিনেমা কোম্পানিতে কাজ করে। বিশুদা এসেই বলল, আরে তোর পুজোর ছুটি কবে থেকে শুরু হচ্ছে? আমি বললাম 7ই অক্টোবর। কেন? কারণ তোকে নিয়ে শর্টকাট বাতাল করছি। তার মানে? দাঁড়া আগে কাকার সঙ্গে কথা বলি। বাবা পাশের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। বিশুদা শটান তার সামনে গিয়ে হাজির হলো, আমি তার পেছন পেছন। বাবা কাগজ থেকে মুখ তুলে বললেন, কি রে বিশু, সকাল সকাল কি ব্যাপার? বিশুদার উত্তর শুনেই আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। একটা জরুরি ব্যাপারে তোমার কাছে এসেছি শর্টকাট। আমাদের ডিরেক্টর সুশীল মিত্তির একটা ছবি করছেন, বেশিরভাগ শুটিং হবে বাইরে আজমেরে। এতে একটা বছর 12 ছেলের পার্ট আছে, খুব ভালো পার্ট, প্রায় 20 দিনের কাজ। আমার বিশ্বাস অংশুকে খুব ভালো মানাবে পার্টটাতে। এখন তুমি যদি... শুধু আমি কেন, আমার ছেলের একটা মতামত নেই? বাবা যে কথাটা ঠাট্টা করে বলেছেন সেটা আমি জানি, কিন্তু এটা বুঝলাম যে তার খুব একটা আপত্তি নেই। অ্যাক্টিং জিনিসটা বাবা খুব পছন্দ করেন সেটা আমি জানি। আমাকে গলা ছেড়ে আবৃত্তি করতে বাবাই শিখিয়েছেন, আর স্কুলে আবৃত্তি করে প্রাইজ পেলে বাবাই সবচেয়ে বেশি খুশি হন। স্কুল কামাই হবে নাকি? হলেও বড় জোর 2-4 দিন, পুজোর ছুটির মধ্যে 14 আনা কাজ হয়ে যাবে, তারপর হয়তো 4-5 দিনের কাজ থাকবে কলকাতা স্টুডিওতে। অংশু তো ভালো ছেলে, 2-4 দিনের কামাইতে ওর কিছু ক্ষতি হবে না। অংশুর কথা যে বলছিস, ও পারবে তো? আলবাত, তবে শুধু আমি বললে তো হবে না, কাল সকালে সুশীলবাবুকে একবার নিয়ে আসছি, সুশীল মিত্তির আমাদের ডিরেক্টর। তবে ওর টেস্ট আমি জানি, আই অ্যাম শিওর অংশুকে পছন্দ হবে, আর পার্টটাও খুব ভালো। ওই ছেলেকে নিয়েই তো যত কাণ্ড কারখানা, তো ওর পার্টটাও আগেই পেয়ে যাবে, তুমি একটু পড়িয়ে দিও, আর কোনো অসুবিধা হবে না। তাছাড়া কাজের সঙ্গে সঙ্গে নতুন দেশও দেখা হবে, সেটাই বা কম নাকি? কিরে অংশু, আমার সঙ্গে কাজ করতে আপত্তি নেই তো? মা বাবা থাকবেন না কিন্তু? আমি মাথা নেড়ে জানিয়ে দিলাম যে আমার কোনো আপত্তি নেই। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বুকের ভেতরটা খুব ঢিপ ঢিপ করছে। বিশুদার দৌলাতে আমার স্টুডিওতে গিয়ে শুটিং দেখা হয়ে গেছে। মোটামুটি কি ঘটনা ঘটে সেটা আমি জানি। দেখতে দেখতে আমার অনেকবার মনে হয়েছে, ইস, ওরকম তো আমিও পারি, ক্যামেরার সামনে আমার মোটেই ভয় করবে না, আমার ভুলের জন্য একই শট বারবার নিতে হবে না, কখনো না। অবশ্য সেটা কতদূর সত্যি তা এখনো জানি না। বিশুদা আবার বলল, তোর কোনো চিন্তা নেই, কাজ করতে তোর কোনো অসুবিধা হবে না, আর ছবি শেষ হয়ে সিনেমায় দেখানো হলে তোর কি নাম হয় দেখিস, এমনকি শ্রেষ্ঠ শিশু অভিনেতা হিসেবে পুরস্কারটাও হয়তো পেয়ে যেতে পারে মাস্টার অংশুমান গাঙ্গুলি। পরের দিন ডিরেক্টর সুশীলবাবু এলেন আমাকে দেখতে। ভদ্রলোক গম্ভীর হলেও কড়া মেজাজের লোক বলে মনে হল না। উনি বলাতে আমি পুরাতন ভৃত্যটা আবৃত্তি করে শুনিয়ে দিলাম, তাতে মনে হল ভদ্রলোক খুশি হলেন। তবে তোমার একটা ক্যামেরা টেস্ট নিতে হবে 2-4 দিনের মধ্যে, বললেন সুশীলবাবু। সে ব্যাপারে বিশু তোমায় জানিয়ে দেবে, কয়েক লাইন কথা তোমায় পাঠিয়ে দেব, সেটা তুমি মুখস্থ করে রাখো, কেমন? সুশীলবাবু চলে যাওয়ার পর বাবা বললেন, দেখো বাবা, এও একরকম পরীক্ষা কিন্তু, স্কুলের পরীক্ষায় ভালো করো তুমি, তেমনি এতেও ভালো করতে হবে। স্কুলে যেমন মাস্টার মশাই, তেমনি এখানে ডিরেক্টর হবেন তোমার মাস্টার, তাঁর কথা শুনবে। পড়া যেমন মুখস্থ করো, তেমনি এখানেও তোমার পাঠ ভালো করে মুখস্থ করবে। আমার ভয় ছিল যে মা হয়তো বেঁকে বসবেন, কিন্তু দেখলাম তিনিও এক কথায় রাজি। ছেলে প্রায় এক মাসের জন্য দূরে চলে যাবে শুনে প্রথমে একটু খুঁতখুঁত করলেন, কিন্তু বিশুদাকে মা বাবা দুজনেই এত ভালোবাসেন যে তার উপর আমার ভার দিয়ে দুজনেই নিশ্চিন্ত। আমি যে পাঠটা পেয়ে গেছি, ক্যামেরা টেস্টটা যে শুধু নাম কাও আসতে, সেটা বুঝলাম যখন দুদিন পর বিশুদা আবার এলো দর্জি নিয়ে আমার জামার মাপ নিতে। কুর্তা আর চাপা পায়জামা পরতে হবে আমাকে, রাজস্থানি পোশাক। কিন্তু শুধু একরকম পোশাকেই হবে না, আমাকে নাকি দুটো পাঠ করতে হবে। এক হলো রাজা ভরত সিং এর ছেলে অমৃত সিং, আরেক হলো গরিব স্কুল মাস্টার গোপীনাথের ছেলে মোহন। দুজনেরই একই বয়স এবং এক চেহারা। পুষ্করের মেলাতে দুজনের আলাপ হবে। একসঙ্গে দুজন একরকম দেখতে ছেলেকে দেখাবার জন্য ক্যামেরার কারসাজি ব্যবহার করা হবে। দুই নতুন বন্ধুতে মেলা ছেড়ে যাবে একটা নিরিবিলি জায়গায় খেলা করতে। সেখানে দুজন পোশাক অদল বদল করবে মজা করার জন্য। আর তার ফলে তিনজন গুন্ডা রাজপুত্র ভেবে মোহনকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তাদের মতলব হল রাজার কাছ থেকে মোটা টাকা আদায় করে তারপর ছেলেকে ফেরত দেওয়া। এদিকে অমৃত বাড়ি ফিরে আসে মোহনের পোশাক পরে, আর এসে বাবা মাকে সব কথা বলে। ছেলে পার পেয়ে গেছে জেনে বাবা মা হাঁপ ছাড়েন, কিন্তু অমৃত জোর গলায় বলে যে তার বন্ধুকে উদ্ধার না করা পর্যন্ত সে কারুর সঙ্গে কথা বলবে না। শেষকালে গল্পের হিরো তরুণ পুলিশ ইন্সপেক্টর সূর্যকান্ত রাঠোর অসম সাহসের পরিচয় দিয়ে মোটর সাইকেলে করে দস্যুদের হাত থেকে মোহনকে উদ্ধার করে আনবে। গল্পটা জেনে আর পাঠ দুটো পড়ে আমার উৎসাহ একেবারে 10 গুণ বেড়ে গিয়েছিল। আর সেই সঙ্গে মনের মধ্যে নানান প্রশ্ন জমা হতে শুরু করেছিল, বিশেষ করে দুর্দান্ত সাহসী সূর্যকান্তের পার্টে কে অ্যাক্টিং করবে সেটা জানার জন্য ভীষণ কৌতূহল হচ্ছিল। বিশুদা বলল ওই পার্টে শঙ্কর মল্লিক বলে একজন নতুন ছেলেকে নেওয়া হচ্ছে, সে নাকি দারুণ স্মার্ট আর খুব ভালো দেখতে। আমি বললাম, কিন্তু ও কি মোটর সাইকেল চালাতে জানে? তা জানে ঠিকই, কিন্তু স্টান্টবাজির জন্য তো মাইনে করা স্টান্টম্যান আসছে বোম্বে থেকে। স্টান্টম্যান? সে আবার কি? সে পরে দেখতে পাবি। পাঁচই অক্টোবর আমাদের শুটিং এর দল রওনা হলো আজমের। হাওড়া থেকে দিল্লি, দিল্লি থেকে বান্দিকুই, বান্দিকুই থেকে আজমের, তার মানে দুবার চেঞ্জ। পাঁচই সন্ধ্যায় রওনা হয়ে 7ই রাত্রে পৌঁছানো। আগে থেকে গোটা বগি বুক করে রাখা ছিল, চাকর বাকর ছাড়া আর সকলেই ধরে গেছে একটা ফার্স্ট ক্লাস বগিতে। ট্রেনেই আমার সকলের সঙ্গে আলাপ হয়ে গেল। অ্যাক্টরদের মধ্যে এখন আমাদের সঙ্গে যাচ্ছেন 7 জন। এদের কাজ একেবারে প্রথম দিকে, বাকি সবাই ক্রমে ক্রমে এসে পড়বেন। অমৃত সিং এর বাবা মা মানে রাজারানীর পাঠ করছেন পুলকেশ ব্যানার্জি আর মমতা সেন। ইন্সপেক্টর সূর্যকান্তের পাঠ করছেন শঙ্কর মল্লিক, সে তো আগেই বলেছি। এছাড়া আছেন গুন্ডাদের সর্দার ছাগললালের পাঠে জগন্নাথ দে। ইনি বাংলা ছবির নাম করা দুষ্টু লোক, বা যাকে বলে ভিলেন। একে সবাই যোগ উস্তাদ বলে ডাকে। এইসব অ্যাক্টর ছাড়া আছেন ডিরেক্টর সুশীলবাবু, সাউন্ড রেকর্ডিস্ট উজ্জ্বল প্রামাণিক, ক্যামেরাম্যান ধীরেশ বোস, গল্পের লেখক সুকান্ত গুপ্ত এবং মেকআপ ম্যান সজল সরকার। অ্যাসিস্ট্যান্টদের দলে আছেন সব শুদ্ধ 8 জন, আর সব শেষে বিশুদা। এদের মধ্যে 14 জন ট্রেন ছাড়বার কিছুক্ষণের মধ্যেই দুটো কামরায় ভাগ করে তাস খেলতে শুরু করেছেন। 7 জন খেলছেন রামি আর 7 জন খেলছেন ফ্লাশ। আমি রামিটা জানি, তাই সেই কামরাতেই বেশিটা সময় কাটাচ্ছি। বিশুদাও রামির দলে ভিড়ে পড়েছে। যারা খেলছেন না তাদের মধ্যে আছেন ডিরেক্টর সুশীলবাবু আর গল্প লিখিয়ে সুকান্ত গুপ্ত। এরা দুজন ছবি নিয়ে আলোচনা করছেন। এছাড়া পুলকেশ ব্যানার্জি আর মমতা সেন দুজনেই হাতে ম্যাগাজিন নিয়ে বসে আছেন। আমাকে আমার পার্টটা দিয়ে দিয়েছে বিশুদা কলকাতায় থাকতেই। একটা ফাইলের মধ্যে প্রায় 20 পাতা ফুলস্কেপ কাগজ, সেটা বাবা একবার পড়িয়ে শুনিয়ে দিয়েছেন আমাকে। তা থেকে আমি খানিকটা বুঝে গেছি কিভাবে আমাকে অ্যাক্টিং করতে হবে। খুব বেশি কথা নেই, তাই মুখস্থ করতে অসুবিধে হবে না। আসবার 2 দিন আগে কলকাতা স্টুডিওতে আমার টেস্ট নেওয়া হয়ে গেছে। তাতে শঙ্কর মল্লিকের সঙ্গে একটা ছোট্ট দৃশ্যে আমাকে রাজস্থানী পোশাক পরে অ্যাক্টিং করতে হয়েছে ক্যামেরার সামনে। কাজটা নিশ্চয়ই ভালো হয়েছিল, তা না হলে সুশীলবাবু কেন আমার পিঠ চাপড়ে দুবার এক্সিলেন্ট বলবেন? আর সেই থেকেই লক্ষ্য করছি, আমার সঙ্গে চোখাচোখি হলেই সুশীলবাবু হাসছেন। বর্ধমানে থালিতে ডিনার খাওয়ার পর আমি একটা আপার বার্থে উঠে নিজেই হোল্ডল খুলে বিছানা পেতে শুয়ে পড়লাম। মমতা সেন আমার কামরায় ছিলেন। তিনি বললেন, তুমি আমাকে এবার থেকে মমতা মাসি বলে ডাকবে, কেমন? আর কোনো কিছু দরকার টরকার হলে আমাকে বলবে কিন্তু। আমি পাশ ফিরে চোখ বুঝে ভাবতে লাগলাম, উফ, না জানি কত কি ঘটনা ঘটবে সামনের এক মাসে। বিশুদা আছে তাই বাবা মা যে নেই সে কথা মনেই হচ্ছে না। একবার কালিম্পং গিয়েছিলাম আমার মামাতো ভাই বোনেদের সঙ্গে, সেবারও বাবা মা ছিল না। আমার কিন্তু কোনো অসুবিধাই হয়নি, আমি জানি এবারও হবে না, কাজের মধ্যে দেখতে দেখতে এক মাস পেরিয়ে যাবে। এই ভাবতে ভাবতেই কখন যে ঘুম এসে গেছে টেরই পাইনি। বাবা কলেজে ইতিহাস পড়ান, তিনি আমাকে বলেছিলেন যে আজমের শহরটা ষোড়শ শতাব্দীতে আকবর দখল করে নেন মারওয়ার অধিপতি মালদেবের হাত থেকে। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে আজমের ব্রিটিশদের হাতে চলে আসে। আজমের থেকে 11 কিলোমিটার পশ্চিমে হল পুষ্কর, এটা হিন্দুদের একটা বড় তীর্থস্থান। এখানে একটা হ্রদ আছে যেটাকে ঘিরে প্রতি বছর কার্তিক মাসে একটা মেলা বসে, সেখানে 1 লাখের ওপর লোক আসে। আমাদের ফিল্মের গল্পে অবশ্য আজমের হয়ে যাচ্ছে কাল্পনিক শহর হিন্দোলগড়, আমাদের ফিল্মের নামও হিন্দোলগড়। পুষ্কর অবশ্য পুষ্করই থাকছে, আর এই পুষ্করের মেলাতেই স্কুল মাস্টারের ছেলে মোহনের সঙ্গে রাজকুমার অমৃত সিং এর আলাপ হচ্ছে। রাত করে আজমের পৌঁছে আমরা সোজা চলে গেলাম সার্কিট হাউসে, এখানেই 3 সপ্তাহের জন্য আমরা থাকব। সার্কিট হাউসটা বেশ বড়, দোতলায় উত্তর আর পশ্চিমে চওড়া বারান্দা, সেখানে দাঁড়ালেই উত্তরে প্রকাণ্ড আনা সাগর লেক আর পশ্চিমে পাহাড় দেখা যায়। রাত্রিরে অবশ্য দেখার কিছুই নেই, কিন্তু বেশ বুঝতে পারছিলাম যে আমরা একটা অদ্ভুত জায়গায় একটা অদ্ভুত বাড়িতে এসে পড়েছি। আকাশে 1/3 চাঁদের ফিকে আলো পাতলা কুয়াশা ঢাকা লেকের জলে পড়ে দারুণ দেখাচ্ছে। দূরে শহরে কোথায় যেন ঢোলক বাজিয়ে গান হচ্ছে, এছাড়া আর কোনো শব্দ নেই। আমি বারান্দা রেলিং এর ধারে দাঁড়িয়েছিলাম, হঠাৎ বিশুদা এসে বলল, চ, তোর ঘর ঠিক হয়ে গেছে, মমতাদি শোবেন একই ঘরে, তোর কোনো ভয় নেই। ভয় আমার এমনিতেই ছিল না, এত লোকের সঙ্গে একসঙ্গে থাকবো তাতে আবার ভয় কিসের। আচ্ছা বিশুদা, আমার কাজ কবে থেকে শুরু? কাল একবার পুষ্কর দেখতে যাওয়া হবে, আর যে বাড়িটা রাজবাড়ি হবে সেই বাড়িটা, কাজ শুরু পরশু থেকে। কথার মাঝখানে মমতা মাসি এসে বললেন, কি অংশু, মার জন্য মন কেমন করছে? সত্যি বলতে কি, বাড়ির কথা একবারও মনে হয়নি, আর সেটাই বললাম মমতা মাসিকে। এই তো চাই, দেখো আমি যতদিন আছি ততদিন আমি কিন্তু তোমার মা, বুঝেছো? কোনো অসুবিধে হলে আমাকে বলবে। রাত্রিরে ঘুমটা ভালোই হল। সকালে উঠে বারান্দায় বেরোতেই প্রথম সত্যি করে লেকটাকে দেখলাম, বিরাট লেক। ওপারে সবকিছু খুব ছোট ছোট দেখাচ্ছে, জলে অসংখ্য হাঁস চড়ে বেড়াচ্ছে, পাহাড়টা বেশ উঁচু, একেবারে লেকের জল থেকে উঠেছে বলে মনে হয়। ডিম রুটি আর চমৎকার বড় বড় জিলিপি দিয়ে ব্রেকফাস্ট করে 9টার সময় প্রথম দেখতে গেলাম হীরে জহরতের ব্যবসায়ী স্বরূপলাল লোহিয়ার বাড়ি। দলের বেশিরভাগ লোকই সার্কিট হাউসে রয়ে গেছে, বেরিয়েছি শুধু 6 জন, আমি, বিশুদা, সুশীলবাবু, সুশীলবাবুর অ্যাসিস্ট্যান্ট মুকুল চৌধুরী, ক্যামেরাম্যান ধীরেশ বোস আর গল্পের লেখক সুকান্ত গুপ্ত। একটা বড় বাস আর 3টে ট্যাক্সি ভাড়া করা হয়েছে 3 সপ্তাহের জন্য, তার মধ্যে 2টো ট্যাক্সি আজ খাটছে। মিস্টার লোহিয়ার বাড়িটাকে বাড়ি বললে ভুল হবে, বরং দুর্গ বলা উচিত। চারদিকে পরীক্ষা নেই বটে, কিন্তু গাছপালা, পুকুর, মন্দির সমেত জমি রয়েছে বিশাল। এই কেল্লাটাই হবে রাজবাড়ি, আর এই বাড়ির ছেলেই হবে অমৃত সিং। সত্যি বলতে কি, এরকম বাড়ি আমি কখনো দেখিনি। হলদে পাথরের তৈরি, কতকালের যে পুরনো তা দেখে বোঝার কোনো উপায় নেই। মুঘল আমলের হলেও অবাক হব না, শেষ পর্যন্ত সেটাই ঠিক বলে জানা গেল। মিস্টার লোহিয়ার বয়স 60-এর উপর, ধবধবে সাদা চুল আর চার দেওয়া বিরাট সাদা গোঁপ। আমাদের সবাইকে খুব খাতির করে বসবার ঘরে নিয়ে বসালেন, বললেন, সিনেমা আমি বেশি দেখি না, কিন্তু বাংলা আর বাঙালি আমি খুব পছন্দ করি। আমার এক মামাতো ভাইয়ের পরিবার 200 বছর ধরে কলকাতায় বিজনেস করছে, তো এই ভাই মতিলাল চুনরিয়ার সঙ্গে আপনাদের প্রডিউসারের আলাপ ছিল। উনি আমায় চিঠি লিখে শুটিংয়ের কথা জানালেন। আপনি তো দেখতেই পারছেন, বাড়িতে যা লোক থাকে তার তুলনায় ঘর অনেক বেশি, কাজেই কয়েকটা ঘর নিয়ে শুটিং করলে আমাদের কোনো অসুবিধা হবে না, তো আমি রাজি হয়ে গেলাম। মিস্টার লোহিয়া আমাদের চা লাড্ডু খাওয়ালেন, আর তারপর তার কিছু হীরে জহরত বার করে দেখালেন। ইয়ে দেখিয়ে, হ্যাঁ, ইয়ে মুঘলোঁ কে জমানে কা হ্যায়। দেখে আমার চোখটা আরেকবার টেরিয়ে গেল। দিস ইজ ফ্রম সিলন। সবশেষে একটা নীল পাথর দেখালেন, সেটার সাইজ একটা পায়রা ডিমের মতো। এটা দেখুন, এটার নাম নীলকান্ত মণি। এরকম পাথর নাকি খুব কমই পাওয়া যায়। খুব ইচ্ছে হচ্ছিল সেটার দাম জিজ্ঞেস করব, শেষ পর্যন্ত সুশীল বাবুই সেটা করলেন। তাতে মিস্টার লোহিয়া একটু হেসে বললেন, ইট ইজ প্রাইসলেস। তার মানে এর দামের কোনো হিসেব হয় না। মনে মনে ভাবলাম, বাড়ির গেটে কি সাধে বন্দুকধারী দারোয়ান রেখেছে লোহিয়া সাহেব? এই এক বাড়িতে কোটি কোটি টাকার ধনরত্ন রয়েছে। মিস্টার লোহিয়ার কাছ থেকে বিদায় নিয়ে আমরা গেলাম পুষ্কর। পথে একটা গিরিবর্ত পড়ে যেটা প্রায় 1 মাইল লম্বা। দুদিকে খাড়া পাহাড় আর তার মধ্যে দিয়ে রাস্তা। পুষ্কর পৌঁছতে লাগলো 20 মিনিট। সুকান্তবাবুর খুব পড়ার বাতিক, তিনি রাজস্থান সম্বন্ধে অনেক কিছু পড়ে এসেছেন। তিনি বললেন যে 1500 বছর আগেও নাকি পুষ্কর ছিল ভারতবর্ষের একটা প্রধান তীর্থস্থান। হ্রদের পাশে যে মন্দিরগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ব্রহ্মার মন্দির। ভারতবর্ষে এটাই নাকি একমাত্র মন্দির যেখানে ব্রহ্মাকে পুজো করা হয়। মন্দিরের বাইরে ওপর দিকে ব্রহ্মার বাহন হাঁসের মূর্তি রয়েছে। আমাদের মধ্যে দুজন, সুশীলবাবু আর লেখক সুকান্তবাবু, মন্দিরে ঢুকে পুজো দিয়ে এলেন। দুদিন পরেই পুষ্করের মেলা আরম্ভ। লেকের দক্ষিণে প্রকাণ্ড খোলা মাঠে মেলার তোড়জোড় চলছে। উট, গরু, ঘোড়া সব আসতে শুরু করেছে। এই তিনটে জিনিসের এত বড় হাট নাকি আর কোথাও বসে না। যেদিকে মেলা বসবে তার উল্টো দিকে খানিকটা অংশে গাছপালা আর একটা পুরনো ভাঙা হাভেলির জায়গাটা সুশীলবাবু আর ক্যামেরাম্যান ধীরেশ বোস বেছে নিলেন অমৃত আর মোহনের পোশাক বদল আর কিডন্যাপিংয়ের দৃশ্যের জন্য। এখানেই তিনজন দস্যু এসে অমৃত বেশি মোহনকে কোলপাঁজা করে তুলে নিয়ে পালাবে। অবশ্য এই দস্যুরা পুরনো আমলের দস্যু নয়, এরা মোহনকে নিয়ে পালাবে একটা মোটর গাড়িতে, উট বা ঘোড়ায় চড়ে নয়। পুষ্কর থেকে ফিরতে ফিরতে হয়ে গেল 12:30। দুপুরে খাবার ব্যবস্থা হয়েছিল সার্কিট হাউসের একতলার ডাইনিং রুমে। একসঙ্গে 15 জন খেতে বসেছে, তাতে হিরো ভিলেন সবাই আছে। বেশ একটা গমগমে পিকনিক পিকনিক ভাব। এই ভাবটা চলবে যতদিন আজমেরে আছি ততদিন। অবশ্য কাজ শুরু হলে ক্রমে ক্রমে সার্কিট হাউসের সঙ্গে সম্পর্কটা কমে আসবে, কারণ সারাদিনই প্রায় বাইরে বাইরে থাকতে হবে। খেতে খেতে সুশীলবাবু তুললেন মিস্টার লোহিয়ার হীরে জহরতের কথা। আমরা নীলকান্ত মণির মতো একটা আশ্চর্য জিনিস দেখে এসেছি বলে যারা যায়নি তারা সকলেই আফসোস করল। দুপুরে খাবার পর আগামীকাল যে দৃশ্যটা শুটিং হবে সেটাই একবার চোখ বুলিয়ে নিলাম। এটা জানি যে ছবির শুটিং ঠিক পরপর গল্পের ঘটনা ধরে হয় না, অনেক সময় পরের দিকে দৃশ্য আগে আর গোড়ার দিকে দৃশ্য শেষে তোলা হয়। যেমন কালকে যে দৃশ্যটা প্রথম তোলা হবে সেটা হলো মেলা থেকে ফেরার পরের দৃশ্য। যদিও প্রথম দিনের কাজ, কিন্তু খুব সহজ নয়। আমি ফাইলটা খুলে কালকের পার্টটা একবার দেখে নিচ্ছি। এমন সময় বিশুদা এসে বলে গেল যে সন্ধ্যেবেলায় বারান্দায় রিহার্সেল হবে। আমি, রাজা, রানী আর রাজার দেওয়ান সকলকেই থাকতে হবে। মনে মনে বললাম, এই শুরু হলো কাজ। এই কাজ করতে কত কি কাণ্ড হবে সেটা কি আগে থেকে জানতাম? পরদিন ভোর ছটায় উঠতে হলো। শুধু আমাকে নয়, যাদের শুটিং এ দরকার হবে তাদের সকলকেই ভোর ছটায় চা এনে দিয়ে উঠিয়ে দিল পঞ্চানন বিয়ারা। ব্রেকফাস্ট পরে হবে, এটা ছিল যাকে বলে বেডটি। আমার আবার এই জিনিসে অভ্যেস নেই, কিন্তু এখানে আর সকলের সঙ্গে চা খেতে মোটেই খারাপ লাগলো না। আজমেরে অক্টোবর মাসে সকালে একটা শীত শীত ভাব থাকে, তাই মমতা মাসি আমাকে জোর করে একটা পুলওভার পরিয়ে দিলেন। রোদ বাড়লে সেটা খুলে ফেললেই হবে। গতকাল রিহার্সাল ভালোই হয়েছে। আমার যেটুকু ভয় ভয় ভাব ছিল সেটা অন্যদের সঙ্গে একসঙ্গে কাজ করে একদম কেটে গেছে। রাজবাড়িতে কিছু ছোট পাঠ করার জন্য আজমের থেকে তিনজন বাঙালিকে নেওয়া হয়েছে। তারা এখানের বহুদিনের বাসিন্দা। বিশুদাই খোঁজ করে তাদের জোগাড় করে এনেছে। বিশুদাকে সারাক্ষণ চরকিবাজির মতো ঘুরতে হয়। ওর কাজটাকে বলে প্রোডাকশন ম্যানেজমেন্ট। এই একজন লোক যার এক মুহূর্ত বিশ্রাম নেই। আজ সকালে 9টা থেকে কাজ আরম্ভ হওয়ার কথা। একটা সময় লাঞ্চের জন্য 1 ঘন্টা ছুটি, তারপর আবার 2টো থেকে কাজ। আমার কাজটা বিকেলের মধ্যেই শেষ হয়ে যাবে। সন্ধ্যের পরেও কাজ আছে, তাতে 3 গুন্ডাকে দরকার হবে আর আমাকে লাগবে মাত্র 1টা শটের জন্য। দৃশ্যটা হচ্ছে ছাগললাল গুন্ডা তার 2 সাকরেদকে নিয়ে রাজবাড়ির পাঁচিলের বাইরে হানা দিতে এসেছে। তারা মতলব করছে রাজকুমার অমৃতকে নিয়ে পালাবে, তারই সুযোগ খুঁজছে। রাজবাড়ির বাইরে থেকে দোতলার একটা ঘরে তারা অমৃতকে দেখতে পায়। অমৃত এ ঘর সে ঘর খেলা করে বেড়াচ্ছে আর ছাগললাল তাকে মাঝে মাঝে দেখতে পাচ্ছে। এই হলো দৃশ্য। আজ আমাদের সব গাড়িগুলোকেই দরকার হলো। বাসের মাথায় প্রথমে চাপানো হলো ক্যামেরা চলার জন্য রেলগাড়ির মতো লাইন। টুকরো টুকরো 8-10 ফুটের লাইন পরস্পরের সঙ্গে জুড়ে বড় একটা লাইন হয়ে যায়। তার উপর দিয়ে চলে চাকাওয়ালা গাড়ি, যাকে বলে ট্রলি, আর সেই ট্রলির উপরে বসে ক্যামেরা। এই ট্রলিও উঠেছে বাসের মাথায়, আর উঠেছে স্টুডিওর বড় বড় আলো। দিনের বেলাও ঘরের ভেতরে কাজ করতে বাইরে থেকে আসা আলোর সঙ্গে বাড়তি ইলেকট্রিক আলো যোগ করতে হয়। আজ সকালে আমি ছাড়া অ্যাক্টিং এর জন্য দরকার হবে রাজা, রানী, দেওয়ান আর আরও জনা তিনেক লোক, যাদের কোনো কথা বলতে হবে না। এদেরকে বলা হয় এক্সট্রা, আর এদের সবাইকে আজমেরেই পাওয়া গেছে। এখানে একটা হিন্দি নাটকের দল আছে, তারা গতকাল সন্ধ্যায় এসেছিল সার্কিট হাউসে। তারা বলে গেছে যে লোক দিয়ে সাহায্য করবে। সাড়ে 7টার সময় আমাদের গাড়ি আর বাস রওনা দিয়ে দিল। মিস্টার লোহিয়ার বাড়ি যেতে 10 মিনিট লাগে, কাজেই সময় আছে অনেক। কিন্তু তোড়জোড়ে যে অনেক সময় বেরিয়ে যায় সেটা আমি একদিন স্টুডিওতে টেস্ট দিয়ে বুঝেছি। যিনি রাজা সাজবেন সেই পুলকেশ ব্যানার্জি প্রায় 15 বছর হলো ফিল্মে অ্যাক্টিং করছেন, সেই সঙ্গে থিয়েটারও করেন। তিনি গাড়িতে আমার পাশে বসেছিলেন। যাওয়ার পথে বললেন, এসো মাস্টার অংশুমান, আমাদের পার্টগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। আমারও আপত্তি নেই, তাই গাড়ি চলতে চলতেই কয়েকটা রিহার্সাল দিয়ে দিলাম। রাজবাড়িতে পৌঁছে আগে ব্রেকফাস্ট খেয়ে নেওয়া হলো। মিস্টার লোহিয়া পুরো একতলাটা ছেড়ে দিয়েছেন আমাদের জন্য। তাছাড়া শুটিং এর জন্য 2তলার 3টে ঘর ছাড়া আছে। সেসব ঘরে চেয়ার, টেবিল, কার্পেট, ছবি, ঝাড় লণ্ঠন সবই রয়েছে, আর সেইগুলোই ছবিতে ব্যবহার করা হবে। ঘরে রাখার জন্য কলকাতা থেকে প্রায় কিছুই আনতে হয়নি। যতক্ষণ একতলায় খাওয়া হচ্ছে ততক্ষণে কাজের জিনিসপত্র দোতলায় যে ঘরে শুটিং হবে সেখানে চলে গেল। পুলকেশবাবু আর মমতা মাসি খাওয়া শেষ করেই একতলার বারান্দায় মেকআপ করার জন্য বসে গেলেন। আমাকে রং মাখতে হবে না, শুধু চুলটাকে একটু অন্যরকম ভাবে আঁচড়ে নিতে হবে। খানিকটা সময় আছে, তাই ভাবছি কি করব। এমন সময় একটা আওয়াজ শুনে আমার চোখ চলে গেল বাড়ির সামনের মাঠের দিকে। একটা মোটরসাইকেল মাঠের উপর ফটফটিয়ে বেড়াচ্ছে, আর তাতে চড়ে আছে বিশুদা। দুপাক ঘুরেই বিশুদা মোটরসাইকেলটাকে আমার সামনেই এনে দাঁড় করিয়ে বলল, আয় পেছনে বস, দু চক্কর ঘুরিয়ে নিয়ে আনি তোকে। আমি জানি যে গল্পে ইন্সপেক্টর সূর্যকান্তর সঙ্গে আমাকে মোটর বাইকের পেছনে চড়তে হবে, তাই ব্যাকসিটে উঠে বসলাম, আর বিশুদা প্রচন্ড শব্দ করে বাইক ছেড়ে দিল। আমার হাত দুটো বিশুদার কোমরে জড়ানো, কানের পাশ দিয়ে সনসন করে হাওয়া যাচ্ছে। উফ, এ এক দারুণ মজা। বিশুদা যে এত ভালো মোটর বাইক চালায় সেটা জানতামই না, সে মোটর গাড়ি চালায় অবশ্য অনেকদিন থেকেই। তিন পাক ঘুরে বাইকটাকে আবার বাড়ির সামনে এনে দাঁড় করালো বিশুদা। এও একটা রিহার্সাল বই কি? আমার মন বলছে স্টান্টম্যান যদি তেমন ওস্তাদ হয় তাহলে তার পেছনে চড়তে আমার কোনো ভয় লাগবে না। গল্পে এক জায়গায় আছে ইন্সপেক্টর সূর্যকান্ত মোহনকে ডাকাতদের হাত থেকে উদ্ধার করে মোটরসাইকেলে ছুটে চলেছে, আর ডাকাতরা তাদের তাড়া করেছে অ্যাম্বাসেডারে। তাদের এড়াবার জন্য সূর্যকান্ত রাস্তা ছেড়ে এবড়ো খেবড়ো মাঠে নেমে পড়েছে। মোহন আঁকড়ে ধরে আছে সূর্যকান্তের কোমর, আর বাইক বেদম স্পিডে লাফাতে লাফাতে ছুটে চলেছে মাঠের ওপর দিয়ে। আর তারপর এটাই আসল, এখানেই হাততালি পড়বে সিনেমা হলে। মাঠ থেকে বাইক কাঁচা রাস্তায় নেমেছে, ডাকাতদের গাড়ি আবার তাদের পিছু নিয়েছে। এবার রাস্তা হঠাৎ চড়াই ওঠে, ওঠবার আগে মোটরসাইকেলের স্পিড ভীষণ বাড়িয়ে দেয় সূর্যকান্ত। তার কারণ কিছুই না, সামনে একটা দশ হাত চড়া নালা, তাতে জল বইছে তোড়ে। সেই নালা এক লাফে পেরিয়ে উল্টো দিকের উতরাইতে পড়তে হবে। গল্পে অবশ্য আছে সূর্যকান্ত স্বচ্ছন্দে নালা টপকে পেরিয়ে গেল, কিন্তু শুটিংয়ে বম্বের স্টান্টম্যান সেটা পারবে কি? আর সেটা করার সময় কি আমাকেই থাকতে হবে মোটরসাইকেলের ব্যাকসিটে স্টান্টম্যানের কোমর জড়িয়ে ধরে? এই বিষয়ে এখন কিছু জিজ্ঞেস না করাই ভালো, যা হবার সে তো পরে জানতেই পারবো। কাজটা ভালো হবার জন্য যদি আমাকেই থাকতে হয় তাহলে তাই করব। বাইক থেকে নেমে বিশুদা বলল, সূর্যকান্তের জন্য এই বাইকটা ভাড়া করা হলো, আশা করি ক্যাপ্টেনের পছন্দ হবে। ক্যাপ্টেন? ক্যাপ্টেন আবার কি? ক্যাপ্টেন কৃষ্ণন, স্টান্টম্যান, আজ রাত্রে আসছে বম্বে থেকে। কৃষ্ণন? আচ্ছা, বম্বে থেকে এলেও লোকটা যে মাদ্রাজি সেটা নাম শুনেই বুঝতে পারলাম। প্রথম দিনের কাজটা খুব ভালোভাবেই উতরে গেল। প্রথম শটই ছিল আমার, মোহনের পোশাকে এসে ঘরে ঢুকছি দেওয়ানের সঙ্গে, সামনে বাবা। পোশাক বদল দেখে প্রথমে ভেবাচাকা, প্রথমবারই ঠিক হওয়ার জন্য একচোট সকলের হাততালি পেলাম। এমনকি মিস্টার লোহিয়া শুটিং দেখছিলেন তার নাতিকে সঙ্গে নিয়ে, তিনিও হাততালিতে যোগ দিলেন। আজ বাবা মার কথা মনে হয়ে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। এত সুন্দর শুটিং তারা দেখলে না জানি কত খুশি হতেন, কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই আবার দ্বিতীয় শটের জন্য তৈরি হতে হবে বলে দুঃখটা ঝেড়ে ফেলে দিতে হল। বিশুদা প্রথম শটে সময় ছিল, সে শটের পর আমার পিঠে একটা চাপড় মেরে ফিসফিস করে বলে গেল, এইভাবে চালিয়ে যা, কিছু পরোয়া নেই। রাজার পার্টে পুলকেশ ব্যানার্জিও বেশ ভালোই করলেন, কিন্তু তিনি একটা কথা বললেন লাঞ্চের সময়, সেটা আমার খুব মজার লাগলো। জানো মাস্টার অংশুমান, শিশু অভিনেতা পাশে থাকলে বড়দের দিকে আর কেউ চায় না, আমি মিথ্যে খেটে মরছি। এটাও লক্ষ্য করলাম যে প্রত্যেক শটের আগে পুলকেশবাবু চোখ বুঝে বিড়বিড় করে কি যেন বলে নেন, বোধহয় ঠাকুরের নাম করে নেন। মমতা মাসির অ্যাক্টিংও আমার খুব ভালো লাগলো, বিশেষ করে চোখে জল আনার ব্যাপারটা। অনেক অ্যাক্টর নিজের থেকে চোখে জল আনতে পারে না, কান্নার দরকার হলে তারা শটের আগে চোখের কোনায় গ্লিসারিনের ফোঁটা দিয়ে দেয়, তার ফলে চোখ জ্বালা করে আর সঙ্গে সঙ্গে চোখে জল ভরে যায়। মমতা মাসি বললেন তার গ্লিসারিনের দরকার হবে না। অবাক হয়ে দেখলাম সত্যি তাই, দস্যুরা তার ছেলেকে না নিয়ে ভুল করে অন্য ছেলেকে নিয়ে গেছে জেনে তার এত আনন্দ হয়েছে যে কান্নায় ভেঙে পড়ে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বিকেল পাঁচটার মধ্যে পুরো দৃশ্যটা শেষ হয়ে গেল। এর পরের কাজটা অন্ধকার হলে পর হবে, তার মানে সাতটার আগে নয়। পুলকেশবাবু আর মমতা মাসি সার্কিট হাউসে ফিরে গেলেন। বাকি কাজটা খুবই সোজা, আমাকে শুধু এঘর ওঘর ঘুরতে হবে আর ক্যামেরা সেটা পাঁচিলের বাইরে থেকে এমনভাবে তুলবে যে মনে হয় যেন দস্যুরাই ব্যাপারটা দেখছে। দুটো ঘন্টা দিব্যি বেরিয়ে গেল গ্রামোফোন শুনে। মিস্টার লোহিয়ার একটা চোঙাওয়ালা পুরনো গ্রামোফোন আছে, আর আছে রাজ্যের পুরনো হিন্দি ওস্তাদি গানের রেকর্ড। সেই সব রেকর্ড তিনি বাজিয়ে শোনাচ্ছিলেন। দম দেওয়া গ্রামোফোন এর আগে আমি কখনো দেখিনি। অ্যাসিস্ট্যান্ট মুকুল চৌধুরী খুব ওস্তাদি গানের ভক্ত। সে বলল, এসব রেকর্ড নাকি আজকাল একেবারে পাওয়াই যায় না, অথচ মিস্টার লোহিয়া সেগুলোকে এমন যত্নে রেখেছেন যে এতদিনেও পুরনো হয়নি। সাতটার কিছু আগে গান শোনা বন্ধ করে শটের জন্য তৈরি হতে শুরু করলাম। এবার রাজপুত্রের পোশাক। ঠিক 15 মিনিট লাগলো তৈরি হতে, কিন্তু তাহলে কি হবে, খবর এলো যে কাজ একটু দেরি হচ্ছে। আসল দস্যু ছাগনলাল যে সাজবে সেই জগন্নাথ দে বা যোগু ওস্তাদকে পাওয়া যাচ্ছে না। বিশুদা হন্তদন্ত হয়ে সকলকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কেউ জগন্নাথকে দেখেছে কিনা। বিকেলে আমি নিজে দেখেছি ভদ্রলোককে, এর মধ্যে তিনি হঠাৎ গেলেন কোথায়? এখানে বলে রাখি যে অ্যাক্টর হিসেবে তিনি যতই ভালো হন, লোক হিসেবে আমার যোগু ওস্তাদকে তেমন ভালো লাগছে না। তার দুটো কারণ আছে। এক হল, যোগু ওস্তাদের হাসিটা পরিষ্কার নয়। সত্যি বলতে কি, পান দোক্তা খাওয়া অমন দাঁতে পরিষ্কার হতেও পারে না। দ্বিতীয় কারণ হল, দলের দুই চাকর ভিখু আর পঞ্চাননের সঙ্গে ভদ্রলোকের ব্যবহার মোটেই ভালো না। এটা আমার ভীষণ খারাপ লাগে, বিশেষ করে এই কারণে যে ওরা দুজনেই দারুণ পরিশ্রম করতে পারে। বিশুদা যোগু ওস্তাদকে খুঁজতে যাওয়ার আগে সুশীলবাবুর সঙ্গে কথা বলে গেল যে ইতিমধ্যে যেন আমার শটটা নেওয়া হয়ে থাকে। আমি তো তৈরি, এখন শুধু বাকি আলো বসানো। সাধারণ বিজলি বাতিতে শুটিং সম্ভব নয়, তাই স্টুডিওর বড় আলো ব্যবহার করতে হবে। ডিরেক্টর সুশীলবাবু এসে আমাকে বুঝিয়ে দিলেন কেমন করে এ ঘর থেকে ও ঘর চলাফেরা করতে হবে। মনে মনে গুনগুন করে গান গাও, আর সেই গানের তালে তালে পা ফেলো, তাহলেই চলাটা স্বাভাবিক আর মজাদার হবে। আসলে রাজপুত্রের কিছু করার নেই, তাই সে আপন মনে এ ঘর থেকে ও ঘর করছে, এই ভাবটা ছবিতে ফুটে ওঠা চাই। আমি একটু একটু গাইতে পারি, কিন্তু কি গান গাইব সেটা চট করে ভেবে পেলাম না। সুশীলবাবুকে জিজ্ঞেস করাতে উনি একটু ভেবে বললেন, ধানের ক্ষেতে রৌদ্র ছায়া জানো? আমি হ্যাঁ বলতে সুশীলবাবু বললেন, ভেরি গুড, তাহলে ওটাই গুনগুন করো। আমি মনে মনে গানটা একবার গেয়ে নিলাম। পুরো গানের কথা মনে নেই, আর তার দরকারও নেই। আধ ঘন্টার মধ্যে শটটা খুব সুন্দরভাবেই হয়ে গেল। তারও আধ ঘন্টা পরে বিশুদা এসে খবর দিল যে যোগু ওস্তাদকে পাওয়া গেছে। বিশুদা একেবারে ফায়ার হয়ে আছে দেখে আর বেশি কিছু জিজ্ঞেস করতে পারলাম না, কিন্তু কথাবার্তাতে বুঝলাম যে যোগু ওস্তাদের নেশা করার বাতিক আছে। সে চলে গিয়েছিল রাজবাড়ি থেকে কিছু দূরে বাজারের মধ্যে একটা মদের দোকানে। সন্ধে হলেই সে নাকি নেশা না করে পারে না। এদিকে অন্য দুজন দস্যু তৈরি হয়ে বসে আছে। এবার যোগু ওস্তাদকে মেকআপ করে পোশাক পরে ছগনলাল সাজতে হবে, কাজেই আরও প্রায় এক ঘন্টা লেগে গেল। বিশুদা এর মধ্যে একবার জিজ্ঞেস করে গেছে আমি বাড়ি যেতে চাই কি না, কিন্তু আমার সব ব্যাপারটা ভীষণ ভালো লাগছে, তাই বলে দিলাম যে দস্যুদের শট না দেখে আমি ফিরব না। শট হতে হতে হয়ে গেল 9:30। তিন গুন্ডা রাজবাড়ির পাঁচিলের বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়ে। পাঁচিলটা উঁচু হওয়াতে রাজবাড়ির শুধু চূড়োটা দেখা যাচ্ছে, তাই ছগনলাল তরতরিয়ে গাছে উঠে যায়। আর তার দেখা দেখি অন্য দুজন গুন্ডাও। এবার তারা অমৃতকে দেখতে পায়। ঠিক এই সময় একজন টহলদার সেপাই এসে পড়ে। তার হাঁক শুনে তিন গুন্ডা গাছ থেকে লাফিয়ে পড়ে দৌড়ে গিয়ে তাদের গাড়িতে উঠে পালায়। শুটিং দেখে এটা বুঝতে পারলাম যে নেশাই করুক আর যাই করুক, যোগু ওস্তাদ অ্যাক্টিংয়ে দারুণ পাকা। বিশুদা পরে বলেছিল, লোকটা মারাত্মক অভিনেতা, তাই ওর শতবদ খেয়াল সত্ত্বেও ওকে না নিয়ে উপায় নেই। আমি মনে মনে বললাম, আর যাই করো বাবা, আমার সঙ্গে অ্যাক্টিং করার সময় নেশা করে এসো না। আমি শুনেছি মদের গন্ধ ভয়ানক খারাপ। শুটিং থেকে রাত করে ফিরে বেশ ক্লান্ত লাগছিল, তাই খেয়ে নিয়ে শুতে চলে গেলাম। আগামীকাল অত ভোরে ওঠার দরকার নেই, কারণ সকালে শুধুই পুষ্করের মেলার ভিড়ের শট নেওয়া হবে, তাতে কোনো অভিনেতার দরকার হবে না। মেলা শুরু হবে কাল থেকেই, কাজেই খুব বেশি ভিড় হবার আগে কিছু শট নিয়ে রাখা দরকার। সন্ধেবেলা আবার কাজ আছে রাজবাড়িতে, এবারে হিরো শঙ্কর মল্লিককে লাগবে। দৃশ্যটা হচ্ছে রাজা পুলিশে খবর দেওয়ার পর ইন্সপেক্টর সূর্যকান্ত এসে অমৃতকে জেরা করে সব ব্যাপারটা জেনে নিচ্ছে। কাজেই আমারও কাজ আছে আর পুলকেশ ব্যানার্জিরও কাজ আছে। ওঠার তাড়া না থাকলেও সাতটার বেশি বিছানায় শুয়ে থাকতে পারলাম না। এক হিসেবে ভালোই হলো, কারণ বারান্দায় বেরিয়েই বিশুদার সঙ্গে দেখা হয়ে গেল। বিশুদা বলল, তুই আমাদের সঙ্গে আসবি? আমি বললাম, কোথায়? জায়গাটার নাম দৌড়াল, এখান থেকে 16 কিলোমিটার দূরে। গল্পের মতো একটা নালাও পাওয়া গেছে, সেটা কৃষ্ণনকে দেখিয়ে দেবো। ও একবার পরখ করে দেখতে চায় মোটর সাইকেলে টোপকে পেরোনো যায় কি না। স্টান্টম্যান এসে গেছে? আর বলিস না, ট্রেন প্রায় 3 ঘন্টা লেট। কৃষ্ণনকে নিয়ে আমি ফিরেছি রাত প্রায় 1:30টার সময়। তার মানে মোটর সাইকেলেও থাকবে আমাদের সঙ্গে? তা থাকবে বই কি, সেটা যাবে বাসের মাথায়, ওখানে গিয়ে চড়বে কৃষ্ণন। আচ্ছা বিশুদা, কৃষ্ণন কোন দেশি লোক? ম্যাড্রাসি? সেটা দেখলেই বুঝতে পারবি। আটটার মধ্যে ব্রেকফাস্ট হয়ে গেল। আজ বাস ছাড়া কিছুই যাচ্ছে না, কারণ 3টে গাড়ি পুষ্কর চলে গেছে শুটিংয়ে। তবে আউটিংয়ে অনেকেরই উৎসাহ, তাই যারা শুটিংয়ে যায়নি তারা প্রায় সকলেই বাসে উঠে পড়ল। সবশেষে বিশুদার সঙ্গে এলো একজন লোক, তার বছর 30 বয়স, গায়ের রং মোটামুটি পরিষ্কার আর হাইট মাঝারির চেয়ে একটু বেশি। ভদ্রলোকের শরীর যে অত্যন্ত ফিট সেটা তার হাঁটা চলা দেখলেই বোঝা যায়। স্টান্টম্যান, স্টান্টম্যান করছিলি না? ইনি ক্যাপ্টেন কৃষ্ণন, বলে বিশুদা ভদ্রলোককে আমার পাশের খালি সিটে বসিয়ে দিল। ক্যাপ্টেন কৃষ্ণন আমার দিকে চেয়ে ঝলমলে দাঁত বের করে হেসে পরিষ্কার বাংলায় বললেন, নমস্কার। আমি তো অবাক, ভাবতেই পারিনি যে কৃষ্ণন বাঙালির নাম হতে পারে। বাসের মাথায় মোটরসাইকেল চড়ে গেছে, দুবার হর্ন দিয়ে ডিলাক্স বাস রওনা দিয়ে দিল। বাসের সবাই ঘুরে ঘুরে এই নতুন আসা স্টান্টম্যানের দিকে দেখছে, আমার চোখটাও চলে গেল তার দিকে। ভদ্রলোক এখনো মিটিমিটি হাসছেন। শেষে আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, আপনি বাঙালি মনে হচ্ছে, কিন্তু আপনার নাম তো? হেসে বললেন, আমার নাম কৃষ্ণপদ সান্যাল। বম্বেতে বাঙালি স্টান্টম্যানকে কেউ পাত্তা দেয় না, তাই একটা দক্ষিণী নাম নিয়েছি। ওখানে ভাঙা ভাঙা হিন্দি আর ইংরেজি বলি, কথা তো বলতে হয় না বেশি। আমাদের কথায় কেউ কান দেয় না, শুধু দেখে কাজটা ঠিক হচ্ছে কিনা। আমার অদ্ভুত লাগছিল ভদ্রলোককে দেখে। ইনি শঙ্কর মল্লিক হয়ে সব কঠিন প্যাঁচের কাজগুলো করবেন, আর লোকে ছবি দেখে ভাববে সব বুঝি শঙ্কর মল্লিকই করেছেন। বিশুদা বলছিল, হিন্দি ছবির হিরোরা যত ফাইটিং করে, যত ঘোড়া থেকে পড়ে, যত এ বাড়ি থেকে ও বাড়ি লাফ মেরে চলে যায়, সবই আসলে করে স্টান্টম্যানরা, কিন্তু বাইরের লোকে সেটা জানতেও পারে না। আমি আরেকবার আড় চোখে চাইলাম ভদ্রলোকের দিকে। কৃষ্ণপদ সান্যাল, তার মানে ব্রাহ্মণ। আচ্ছা, তাদের বাড়ির ছেলে স্টান্টম্যান হলো কি করে? এসব তো জানতে হবে ভদ্রলোকের কাছ থেকে। এটা বেশ বুঝেছি যে একে একটা গোঁফ লাগিয়ে দিলে একটু দূর থেকে শঙ্কর মল্লিকের সঙ্গে বেশি তফাত করা যাবে না। দুজনের গায়ের রং আর গড়ন মোটামুটি একই রকম। বিশুদার বাছাইয়ের প্রশংসা করতে হয়, সেই যে স্টান্টম্যানকে জোগাড় করে এনেছে সেটা আমি জানি। তোমার নাম কি? আমার নাম বললাম। তারপর বললাম, আমাকে তো বোধহয় আপনার পেছনে বসতে হবে মোটর বাইকে। তা বসবে, ভয়ের কোনো কারণ নেই। মোটরসাইকেলের স্টান্ট আমার মতো কেউ করতে পারে না। 22টা হিন্দি তামিল ছবিতে আমি মোটরসাইকেল চালিয়েছি, একবারও গড়বড় হয়নি। তাই বুঝি? ইয়েস স্যার। ভদ্রলোককে দেখে কেন জানি বেশ ভালো লাগছিল। চেহারার মধ্যে এমন একটা নির্ভীক ভাব চট করে দেখা যায় না, আর এমন পরিষ্কার হাসি যে মানুষের, তার মধ্যে কোনো নিচু ভাব থাকতে পারে কি? মনে তো হয় না। ক্যাপ্টেন কৃষ্ণন গুনগুন করে হিন্দি গানে সুর ভাঁজছেন দেখে আমি আর কোনো কথা বললাম না। ভালো করে আলাপ করার অনেক সময় আছে। নালা টপকানোর শুটিংটা হবে দু সপ্তাহ পরে, সেটা আমি জেনে নিয়েছি। দৌড়াল হচ্ছে ছোট্ট একটা শহর। সেটা ছাড়িয়ে বাস আরো কিছু দূর যাবার পর বিশুদা এক জায়গায় থামতে বলল। বাঁদিকে বনের মধ্যে দিয়ে একটা পায়ে হাঁটা পথ চলে গিয়েছে। বুঝতে পারলাম সেটা দিয়ে আর বাস যাবে না, আর সেটা দিয়েই আমাদের যেতে হবে। এসব জায়গা বাছার জন্য সুশীলবাবু বিশুদা আর ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে গত মাসেই একবার আজমের ঘুরে গেছেন। জায়গা বাছার কাজটা সবসময় আগেই সেরে নিতে হয়। শুটিং একবার আরম্ভ হয়ে গেলে তখন আর অন্য কিছুর সময় থাকে না। এই নালাটা ডিরেক্টর সাহেবের পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু যাকে মোটরসাইকেল করে এটা টপকে পেরোতে হবে তারও তো পছন্দ হওয়া চাই। বিশুদা বলল, জায়গাটা বড় রাস্তা থেকে মিনিট পাঁচেকের হাঁটা পথ, জিপে কোনো অনায়াসেই যাওয়া যায়, এমনি গাড়ি বা বাসে সম্ভব নয়। আমরা বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম, মোটরসাইকেলটাও নামানো হয়েছে। ক্যাপ্টেন কৃষ্ণন তাতে চড়ে বিকট আওয়াজ তুলে স্টার্ট দিয়ে আমাদের পাশাপাশি চললেন। বনটা বেশ পাতলা, গাছপালাগুলো সব অচেনা। এ দৃশ্যের সঙ্গে আমাদের বাংলাদেশের কোনো মিল নেই। ক্রমে বড় রাস্তার গাড়ির চলাচলের শব্দ একেবারে মিলিয়ে এলো। এখন শুধু মোটরসাইকেলের আওয়াজ আর পাখির ডাক। মিনিটখানেক পরে একটা কুলকুল শব্দ পেলাম, বুঝলাম নালাটা এসে গেছে। এখানে পথটা একটু চওড়া আর একটু চড়াই। খানিক দূর চড়াই গিয়ে রাস্তাটা হঠাৎ ঢালু নেমে গিয়ে একেবারে নালায় পড়েছে। নালাটা হাত দশে চওড়া হলেও মোটরসাইকেলে লাফিয়ে পার হতে হবে প্রায় ২০-২৫ হাত। তাহলে ঠিক এদিকে চড়াইয়ের মুখ থেকে ওদিকে উতরাইয়ের মুখে গিয়ে পড়বে। কি ক্যাপ্টেন, কি মনে হচ্ছে? বিশুদা ক্যাপ্টেন কৃষ্ণনের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল। কৃষ্ণন ইতিমধ্যে বাইক থেকে নেমে সেটাকে দাঁড় করিয়ে নালা আর রাস্তাটা ঘুরে ঘুরে দেখছে। দাঁড়ান, একবার ওপারটা দেখে আসি। ক্যাপ্টেন কৃষ্ণন ঢাল দিয়ে নেমে জলের ধারে গিয়ে প্যান্টটাকে গুটিয়ে খানিকটা উপরে তুলে ছপ ছপ করে জল পেরিয়ে ওপারে চলে গেলেন। মিনিট খানেক ওদিকটা দেখার পর আবার এদিকে ফিরে এসে বললেন, আমি একবার ট্রাই করে দেখব, আপনারা একটু পাশে সরে দাঁড়ান। দলের সবাই হুড়মুড় করে নালার ধারে নেমে রাস্তার দুপাশে ভাগ হয়ে দাঁড়াল। আমি বাঁদিকের দলের সঙ্গে রয়েছি, আমার চোখ রাস্তার দিকে। কৃষ্ণন ইতিমধ্যে আবার উপরে ফিরে এসে মোটরসাইকেলের দিকে এগিয়ে গেছে। রাস্তার দুপাশে ঝোপ থাকার জন্য কৃষ্ণনকে আর দেখা যাচ্ছে না। কিন্তু মোটরসাইকেলের ফটফটানি শোনা যাচ্ছে। আওয়াজ যেভাবে কমে আসছে তাতে বুঝতে পারছি কৃষ্ণন বাইকটা বেশ দূরে নিয়ে যাচ্ছেন স্পিড তোলা সুবিধার জন্য। রেডি হলে বলবেন, হাঁক দিল বিশুদা। কয়েক সেকেন্ড পরেই উত্তর এলো, হ্যাঁ রেডি, আই এম কামিং। এবার বাইকের শব্দটা ক্রমে বেড়ে যাওয়াতে বুঝতে পারলাম সেটা রওনা দিয়েছে। রওনা দেওয়া আর ঝোপের পেছন থেকে হঠাৎ ম্যাজিকের মতো বেরোনো, এই দুটো অবস্থার মধ্যে ব্যবধান বড় জোর ৩ সেকেন্ডে। আর তারপরেই ঘটল তাক লাগানো ব্যাপারটা। একটা হিংস্র ক্ষুধার্ত বাঘ যেমন তার সমস্ত শক্তি দিয়ে অনায়াসে ১০ হাত দূরে তার শিকারের উপর লাফিয়ে পড়ে, সেইভাবে আর ঠিক সেই রকম সহজে আর সতেজে ক্যাপ্টেন কৃষ্ণনের মোটর বাইক শূন্য দিয়ে লাফিয়ে নালা টপকে উল্টো দিকের উতরাইয়ের মুখটাতে পড়ে গড়গড়িয়ে নেমে ওদিকে ঝোপের পেছনে অদৃশ্য হয়ে গেল। এরপরে একটাই জিনিস হবার ছিল আর হলো তাই। দলের সবকটি লোক একসঙ্গে হাততালি দিয়ে কৃষ্ণনের এই আশ্চর্য স্টান্টের তারিফ করল। কিন্তু এখানেই খেলা শেষ নয়, এর পর যেটা হলো সেটা আমি সারা জীবন ভুলতে পারবো না। ওপার থেকে হঠাৎ কৃষ্ণনের ডাক শোনা গেল, মাস্টার অংশুমান। আমি আমার নামটা শুনে হঠাৎ কেন জানি থতমত খেয়ে গেলাম। যেন অংশুমান আমি নই, নামটা যেন অন্য কারোর। কোথায় মাস্টার অংশুমান? আবার এলো ডাক। এদিকে বিশুদা আমার দিকে এগিয়ে এসছে। তোকে ডাকছি, যাবি? হ্যাঁ যাব। হঠাৎ মনের সমস্ত ভয় যেন ম্যাজিকের মতো উবে গেল। আমার মন বলল ক্যাপ্টেন কৃষ্ণন যেখানে সারথি সেখানে ভয়ের কিছু থাকতে পারে না। আমি চেঁচিয়ে বলে দিলাম, এক্ষুনি আসছি। তারপর প্যান্ট তুলে নালা পেরিয়ে হাজির হলাম ওপারে। 20 হাত দূরে ক্যাপ্টেন কৃষ্ণন বসে আছেন বাইকে। আমায় হাতছানি দিয়ে ডাকলেন, রিহার্সালটা হয়ে যাক। আমি এগিয়ে গেলাম ক্যাপ্টেন কৃষ্ণনের দিকে। ভদ্রলোক ক্যারিয়ারের ওপর একটা চাপড় মেরে বুঝিয়ে দিলেন যে আমায় কোথায় বসতে হবে। আমি বসলাম। কিচ্ছু ভয় নেই, শুধু আমার কোমরটাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরবে। আমি ধরলাম। ক্যাপ্টেন কৃষ্ণন বাইকটাকে ঘুরিয়ে আরেকটু দূরে নিয়ে গেলেন। তারপর আবার নালার দিকে ঘুরিয়ে এঞ্জিনে একটা হুঙ্কার দিয়ে বাইকটা ছেড়ে দিলেন। কোমর জড়ানোর সঙ্গে সঙ্গে আমার চোখও বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি কিছুই দেখিনি। শুধু জানি যে যখন চোখ খুললাম তখন আমি উল্টো পারে চলে এসেছি। আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে আর সকলে নতুন করে হাততালি দিচ্ছে আর সাবাস সাবাস বলছে। কেমন লাগলো? দারুণ। যাক, আর কোনো ভাবনা নেই। কাল স্টেশন থেকে আসার পথে বিশুবাবু বলেছিলেন সিনটার কথা। আমি বললাম কোনো চিন্তা নেই, ছেলেটি যদি সাহস করে বাইকে চড়তে পারে তাহলে আমার দিক দিয়ে কোনো গড়বড় হবে না। এর মধ্যে আরো অনেকে আমাদের কাছে এসে পড়েছে। সুশীলবাবু পুষ্করে শুটিং করছেন, না হলে উনিও নিশ্চয়ই খুবই খুশি আর নিশ্চিন্ত হতেন। শঙ্কর মল্লিক আমার পিঠ চাপড়ে ব্রেভ বয় বলে তারিফ করলেন। তারপর কৃষ্ণনের সঙ্গে হ্যান্ডশেক করে নিজের পরিচয় দিয়ে বললেন, আমার এই স্টান্টের ব্যাপারে সত্যি চিন্তা ছিল। জানি আমাকে এসব কিছুই করতে হবে না, কিন্তু যে করবে তাকে মানাবে কি না সেটাই ছিল ভাবনা। আপনাকে দেখে মনে হচ্ছে আমার মতো একটা গোঁপ লাগিয়ে দিলে একটু দূর থেকে বা পেছন থেকে কেউ আর তফাতই করতে পারবে না। যে কাজের জন্য আসা হয়েছিল সেটা হয়ে গেছে বলে সবাই আবার বাসে উঠল। 12টার মধ্যে সার্কিট হাউসে দুপুরের খাওয়া সেরে যেতে হবে মিস্টার লোহিয়ার বাড়ি। নালা টপকানোর ব্যাপারে রিহার্সালটা এভাবে উতরে যাওয়াতে আমার যে কি নিশ্চিন্ত লাগছে তা বলতে পারি না। সমস্ত ছবিটাতে এটাই আমার সবচেয়ে কঠিন কাজ, আর এটা নিয়ে ছিল সবচেয়ে বেশি ভাবনা। ভাগ্যিস কৃষ্ণনকে পাওয়া গিয়েছিল। ভালো স্টান্টম্যান যে কি জিনিস সেটা আজ প্রথম বুঝলাম। বিকেল 5টার মধ্যে মিস্টার লোহিয়ার বাড়িতে দুপুরের কাজটা হয়ে গেল। আমার মন সবচেয়ে খুশি, তার কারণ আমার ভুলের জন্য বারবার একই শট নিতে হচ্ছে না। আমি বুঝেছি যে ক্যামেরার ভয়টা কাটিয়ে উঠতে পারলে কাজটা অনেক সহজ হয়ে যায়। হিরো শঙ্কর মল্লিকও প্রথম দিনে ভালোই অ্যাক্টিং করেছেন। এই একজনের সম্বন্ধে কেউ কিছুই জানত না, কারণ ইনিও নতুন লোক। পরে শঙ্করবাবু নিজেই বলেছিলেন যে উনি নাকি ছবির পোকা, বহু ভালো বিদেশি ছবিতে বিদেশি অ্যাক্টরদের অভিনয় দেখেছেন। তাতে নিশ্চয়ই অনেকটা সাহায্য হয়েছে, কারণ উনি যেটা করলেন সেটাকে প্রায় অ্যাক্টিং বলে মনেই হয় না। আজ শুটিং দেখতে এখানকার একজন সত্যিকারের পুলিশ ইন্সপেক্টর ছিলেন, এর নাম মিস্টার মহেশ্বরী। মিস্টার লোহিয়ার খুব চেনা, তিনি সব দেখে টেখে খুব তারিফ করে গেলেন। সন্ধ্যায় সার্কিট হাউসে ফিরে এসে আবার ক্যাপ্টেন কৃষ্ণনের সঙ্গে দেখা হলো। সারা দুপুরে আমার অনেকবার মনে হয়েছে ভদ্রলোকের কথা, আর সেই সঙ্গে সকালের সেই তাক লাগানো ঘটনাটা। এটা জানি যে মা বাবা এখানে থাকলে কখনোই এই জিনিস করতে দিতেন না। বিশুদা বলে দিয়েছে, বাড়িতে যখন চিঠি লিখবি খবরদার এই স্টান্টের কথা লিখবি না। ওটা কাকার খুঁড়িমা একেবারে ছবি দেখতে গিয়ে জানতে পারবেন তার আগে নয়, জানলে সব দোষ পড়বে আমার ঘাড়ে। কিরকম কাজ হলো? জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন কৃষ্ণন। খুব ভালো, তবে সকালে নালার কাজের চেয়ে ভালো নয়। একটা কথা বলি তোমায়, আমাকে এবার থেকে কেশ্রদা বলে ডাকবে, ওটাই আমার আসল নাম। তোমাদের কাছে তো নিজেকে মাদ্রাজি বলে পরিচয় দেবার কোনো কারণ নেই। এটাই ভালো। আমার নিজেরও ক্যাপ্টেন কৃষ্ণনকে দাদা বলতে ইচ্ছে করছিল, কিন্তু কিভাবে শুরু করব সেটা ঠিক বুঝতে পারছিলাম না। একটা কথা জিজ্ঞেস করার খুব ইচ্ছে ছিল, সেটা এই বেলা বলে ফেললাম। আচ্ছা, তুমি কি করে এই স্টান্টম্যানের কাজে ঢুকলে কেষ্টদা? সে অনেক ব্যাপার। আমি পণ্ডিতের বাড়ির ছেলে, আমার বাড়ি কোন্নগর। বাপ ছিলেন স্কুলে সংস্কৃত আর অঙ্কের মাস্টার, বোধহয় এখনো আছেন। আমি ছিলুম স্কুল পালানো ছেলে, ক্লাস কামাই করে হিন্দি ফাইটিং এর ছবি দেখতে যেতুম আর বাবার কাছে বেদম মার খেতুম, লাঠির বাড়ি। কিন্তু তখনই একটা কায়দা শিখেছিলুম, পিঠে লাঠি পড়লেও তেমন ব্যথা লাগত না। আমার বাবা যে খুব সন্ডা লোক ছিলেন তা না, সে ছিলেন আমার ঠাকুরদা। তিনিও সংস্কৃতের পণ্ডিত, কিন্তু ব্যায়াম করতেন রেগুলার, মুগুর ভাজা। একবার একটা ম্যাড়া শিং বাগিয়ে তাড়া করেছিল ঠাকুরদাকে, উনি উল্টে ম্যাড়ার দিকে তেড়ে গিয়ে তার শিং দুটো ধরে মট করে ভেঙে দেন। বুঝে দেখো কেমন জোর। আমিও ব্যায়াম করেছি, তবে বেশি মাসেল হলে স্টান্টের ব্যাপারে অসুবিধে হয়। বডিটা হবে স্প্রিং এর মতো, মাটিতে পড়ার সময় হাড় গোড় সব আলগা দিতে হবে, তাতে হাড়ে চোটটা কম লাগবে। কম করে 500 বার পড়েছি ঘোড়ার পিঠ থেকে গত 10 বছরে। চোট যে একেবারেই লাগেনি তা নয়, সারা গায়ে ছড়ে যাওয়ার প্রচুর দাগ রয়েছে, কিন্তু শটের সময় কেউ কোনোদিন বুঝতে পারেনি চোট লাগলো কিনা। কেষ্টদা একটু থেমে একটা সিগারেট ধরিয়ে আবার শুরু করল। 13 বছর বয়সে স্কুল ছাড়ি, বাবা হাল ছেড়ে দেন। আমি বাড়ি থেকে পালিয়ে কলকাতায় গিয়ে শিয়ালদা টাওয়ার হোটেলে বয়ের কাজ নিই। 5 বছর সেই কাজ করে 156 টাকা জমিয়ে একদিন ফস করে থার্ড ক্লাসের টিকিট কিনে বম্বে মেলে উঠে পড়লাম। 2 দিন লাগলো বম্বে পৌঁছতে। গমগমে শহর, কাউকে চিনি না, কেবল জানতুম বম্বে টকিজ। গিয়ে শুনলাম বম্বে টকিজ আর নেই। এবার কোথায় যাব? ঘুরতে ঘুরতে একে ওকে জিজ্ঞেস করে শেষটায় পরেলে রাজকমল স্টুডিওতে গিয়ে হাজির হলাম। শুনলাম বাঙালি ডিরেক্টর স্বদেশ মুখার্জি শুটিং করছেন। সোজা গিয়ে ঢুকে পড়লাম স্টুডিওর ভেতর, চুপ করে একপাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। লাকটা যে ভালো ছিল সেটা এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। হিরো আর ভিলেনে মারপিটের সিন হচ্ছিল, দুজনের জায়গাতেই স্টান্টম্যান কাজ করছে। হিরোর স্টান্টম্যানকে পেটে লাথি খেয়ে ছিটকে মেঝেতে পড়তে হবে, যেমন তেমন ভাবে ছিটকে পড়ে যাওয়ার প্র্যাকটিস কলকাতায় থাকতে হোটেলের ছাদে অনেক করেছি। এখানে সেটা কিভাবে হয় দেখবার জন্য লুকিয়ে আছি। যেটা হল সেটা এক কেলেঙ্কারি ব্যাপার। হিসেবের সামান্য গণ্ডগোলে ছিটকে পড়ার সময় হিরোর স্টান্টম্যানের মাথাটা লাগলো একটা টেবিলের কোণে, ব্যাস ব্ল্যাকআউট। তাকে চ্যাংদোলা করে সেট থেকে বার করে নিতে হলো। এদিকে ডিরেক্টরের মাথায় হাত, প্রডিউসারের মাথায় হাত, স্টান্টম্যান ছাড়া কাজ বন্ধ হয়ে যাবে, আর একদিন বন্ধ হলে 20,000 টাকা লোকসান। যা থাকে কপালে করে ডিরেক্টরের কাছে গিয়ে ধরে পড়লাম। ভাঙা ভাঙা হিন্দি ইংরেজি মিশিয়ে বললাম, আমার নাম উন্নিকৃষ্ণন, আমি মালাবারের লোক, স্টান্টম্যান, আমাকে দিয়ে পরীক্ষা করা হোক। এমনই সংকটের অবস্থা যে আমি যে কাউকে না বলে শুটিং দেখতে ঢুকেছি তার জন্য কেউ কিচ্ছু বলল না। ডিরেক্টর সাহেব তক্ষণি বললেন যে একে নিয়ে একটা রিহার্সাল হোক, উতরে গেলে একে দিয়েই কাজ করানো হবে। দাঁত কামড়ে নেমে পড়লাম। রিহার্সাল পারফেক্ট, টেক পারফেক্ট। সেই দিন থেকে স্টান্টম্যান ক্যাপ্টেন কৃষ্ণনের জন্ম। তবে এটা জেনেছি যে এ কাজে নাম হয় না। ফাইটিং এর ছবি দেখে কেউ জিজ্ঞেসও করে না কে স্টান্টম্যান ছিল, তবে পেট চলে যায় কারণ কাজের অভাব নেই। যত দিন যাচ্ছে ছবিতে স্টান্ট ততই বেড়ে যাচ্ছে। একটা ছবিতে হেলিকপ্টারের তলায় দড়ি ধরে ঝুলতে হয়েছিল, 1 স্টান্ট 25,000 রুপিস। প্রাণ হাতে নিয়ে কাজ করা তো, প্রতি স্টান্টেই জান লড়িয়ে দিতে হয়, কারণ একটু এদিক ওদিক হলেই, মৃত্যু না হোক মারাত্মক জখম হতেই পারে। দেখলেই তো সকালে ব্যাপারটা কত রিস্কি, একটু গড়বড় হলে কি হতো ভাবতে পারো? ভাবতে পারি, কিন্তু ভাবতে চাই না। আমি জানি যে আমার ভাগ্যটা এখন লটকে গেছে কেষ্টদার ভাগ্যের সঙ্গে, সেখান থেকে পিছনোর কোনো উপায়ও নেই, ইচ্ছেও নেই। পাহাড়ের পেছনে সন্ধ্যের আকাশ থেকে শেষ রংটুকু মুছে গেল। লেকের জল এখন কালচে নীল, হাঁসগুলিকে এখনো দেখা যাচ্ছে, একটু পরে আর যাবে না। ভেতরে সকলে তাস খেলতে বসে গেছে, সেটা মাঝে মাঝে হৈহুল্লোড় থেকে বোঝা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি তাস খেলো না কেষ্টদা? এই তো আজ দুপুরেই খেলছিলাম। হ্যাঁ ভালো কথা, তোমাদের দলের একজন, তাকে যোগু ওস্তাদ বলে ডাকে, সে কে বলতো? সে তো দস্যু দলের নেতা সাজছে, ও বেশ নাম করা অ্যাক্টর, আসল নাম জগন্নাথ দে। আমি আবার চাই বাংলা ছবি প্রায় দেখিনি গত 10 বছরে। কিন্তু ওর কথা হঠাৎ জিজ্ঞেস করলে কেন? কারণ তাসের দলে ও ছিল, ওই আমাকে ডেকে নিল, আমি ঘরে বসেছিলাম। লোকটা গোলমেলে সাংঘাতিক জোচ্চোর, কিন্তু আমার চোখে তো ধুলো দিতে পারবে না। একবারের পর দ্বিতীয়বারেই ধরে ফেলেছি, তাতে লোকটা যেরকম ভাব করল সেটা মোটেই ভালো লাগলো না। এরকম মুখ খারাপ করতে আমি খুব কম লোককে শুনেছি, ওই লোক সুবিধের নয়। সেটা যে আমার জানতে বাকি নেই সেটা গতকালের ঘটনার বর্ণনা করে আমি বুঝিয়ে দিলাম। তোমার মা বাবা নেই কলকাতায়? আছেন, আর আমার এক দিদি আছেন, তার বিয়ে হয়ে গেছে। মা বাবাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে না? বিশেষ করে এখন তুমি আসাতে আর হচ্ছে না। গুড, কাজটা যাতে ভালো হয় সেটাই দেখতে হবে। খুব মন দিয়ে কাজ করবে, আর করলে তুমি নাম করবে, সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। শুধু আমি কেন, তুমিও করবে। কেষ্টদা মাথা নাড়ল। স্টান্টম্যানদের নামের মোহ কাটাতে হয়, নাম করলে করবে তোমাদের হিরো, আর তাতেই যা আমাদের স্যাটিসফ্যাকশন। কেষ্টদা উঠে পড়ল। যাই দেখি কোন তাসের দলে ঢুকতে পারি কিনা। তিন দিন পরে আমার সবচেয়ে মজাদার শুটিং হল পুষ্করের মেলায়। আজ প্রথম আমাকে দুটো পার্টে অভিনয় করতে হলো। মোহন আর অমৃতের কথা বলার দৃশ্য দুবার করে তুলতে হলো। প্রথমবার আমি মোহন সাজলাম, আর আমার সামনে অমৃতের জায়গায় দাঁড়ালো শ্যামসুন্দর বলে আজমের থেকেই নেওয়া একজন ১২ বছরের ছেলে। দ্বিতীয়বার আমি সাজলাম অমৃত, আর সেই একই শ্যামসুন্দর দাঁড়ালো মোহনের জায়গায়। দৃশ্যটা যখন লোকে পর্দায় দেখবে তখন কিন্তু শ্যামসুন্দরকে দেখাই যাবে না, তার বদলে দেখা যাবে মোহন আর অমৃত কথা বলছে। কিডন্যাপিং এর দৃশ্যটা যেখানে নেওয়া হলো সেখানে মেলার কোনো ভিড় ছিল না, থাকলে খুব মুশকিল হতো। যোগু ওস্তাদ দিনের বেলা নেশা করেন না, তাই তিনি ছগনলালের পার্টে কাজটা ভালোই করলেন। তবে যেখানে ছগনলাল অমৃত বেশি মোহনকে কোলপাঁজা করে তুলে গাড়িতে নিয়ে গিয়ে ফেলছে, সেটা যোগু ওস্তাদ আর একটু সাবধানে করতে পারতেন। শটটা নেওয়ার পরে আমার কোমরে যে ব্যথাটা আরম্ভ হলো সেটা ছিল প্রায় সন্ধে অবধি। সন্ধ্যেবেলা সার্কিট হাউসে ফিরে এসে কেষ্টদার সঙ্গে দেখা হলো। গত দুদিন সকাল থেকে রাত অবধি সব শুটিংই রাজবাড়িতে হয়েছে। সেখানে কেষ্টদা ছিল, কিন্তু কাজের পরে আমার সঙ্গে আর কথাই হয়নি। রাত করে সার্কিট হাউসে ফিরে বেশ ক্লান্ত লাগায় দুদিনই স্নান করে খেয়ে শুয়ে পড়েছি। আমার কৌতূহল ছিল যে এই দুদিন কোনো বলার মতো ঘটনা ঘটেছে কিনা। আজ সন্ধ্যায় সে প্রশ্নের উত্তর পেলাম। কেষ্টদা মুখে গুনগুন করে গান গাইলেও বেশ বুঝতে পারছিলাম ওর মাথায় কি যেন একটা চিন্তা পাক খাচ্ছে, কারণ ওর ভুরুটা ছিল কুঁচকানো। এই, তোমাকেই খুঁজছিলাম। কি ব্যাপার? ব্যাপার গুরুতর। কেন বলো তো? তোমরা তো এই দুদিন শুটিং করছিলে রাজবাড়িতে, আমার তো সারাদিন কাজ নেই, তাই এদিক ওদিক ঘুরছিলাম। আজমেরের কিছু দেখবার জিনিসও দেখে নিলাম। কাল রাত্রিরে ৮টা নাগাদ একবার গিয়েছিলাম বাজারে, ভাবলাম ঠান্ডা পড়েছে, গরম চায়ে একটু গলাটা ভিজিয়ে নি। চায়ের দোকানটা তার আগের দিনই দেখা ছিল। যাই হোক, দোকানের বাইরে বেঞ্চিতে বসে চা খাচ্ছি, এমন সময় পাশের দোকান থেকে দেখলাম দুজন লোক বেরোল। দোকানটা মদের। দুটো লোকের মধ্যে একটা হলো তোমাদের যোগু ওস্তাদ, আর আরেকটাকে রাজবাড়িতে দেখেছি, চাকরের কাজ করে, নাম বোধহয় বিক্রম। চাকরটাকে ওস্তাদের সঙ্গে দেখেই মনের ভেতর একটা সন্দেহ ধক করে উঠেছে। ওরা দুজন কিন্তু বাইরে এসে চলে গেল না, কথা বলতে বলতে গেল দোকানের পিছন দিকে অন্ধকারে। কি ঘটছে জানার জন্য প্রচণ্ড আগ্রহ হওয়াতে আমিও বেঞ্চি ছেড়ে উঠে খুব সাবধানে এগিয়ে গেলাম যেদিকে ওরা গেছে সেই দিকে। দুটো দোকানের মাঝখানে একটা গরুর গাড়ি দাঁড়ানো ছিল, সেটার পাশে গা ঢাকা দিয়ে কয়েক পা এগোতেই যোগু ওস্তাদের গলা পেলাম। বুঝলাম সে বিক্রম নামক লোকটাকে কোনো একটা কাজে সাহায্য করার কথা বলছে, সেটা করে দিলে যোগু তাকে মোটা টাকা বকশিশ দেবে। কত টাকা সেই নিয়েও কিছুক্ষণ কথা কাটাকাটি হলো, শেষটায় ১০০০ অফা হল। বুঝতেই পারছো, রাজবাড়ি থেকে কিছু চুরি করার তাল করছে ওরা। চাকরটাই চুরি করে জিনিসটা যোগু ওস্তাদকে এনে দেবে, আর তার জন্য ১০০০ টাকা পাবে। আমার কাছে এক ধাক্কায় সব জিনিসটা পরিষ্কার হয়ে গেল। নীলকান্ত মনি, যোগু ওস্তাদের সামনে অনেকবার মনিটার কথা হয়েছে, সেটা যে কত দামি তা সে জানে। সেইটা সে বিক্রমের সাহায্যে হাতাবার তাল করছে, আর সেটা জেনে গেছে কেষ্টদা। নীলকান্ত মনির ব্যাপারটা কেষ্টদাকে বলে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি যে ওদের কথা শুনেছ সেটা ওরা টের পায়নি তো? মনে তো হয় না, আমি বেশিক্ষণ থাকিনি, গোলমালটা কোথায় বুঝেই আমি সটকে পড়েছি। এখন কথা হচ্ছে এ ব্যাপারে কি করা যায়। তুমি কি মনে করো ব্যাপারটা বিশুদাকে বলা উচিত? তাতে সুবিধে হবে না, যোগু ওস্তাদের কাজ এখনো বাকি আছে। ওর যদি একদিনও শুটিং না হতো তাহলে ওকে বাদ দিয়ে অন্য লোক নেওয়া যেত, কিন্তু এখন ও কন্টিনিউটি হয়ে গেছে। কি হয়ে গেছে? কন্টিনিউটি তার মানে ওকে নিয়ে তিন দিন কাজ হবার ফলে ওই ছাগনলাল গুন্ডা হয়ে গেছে। ওর বদলে অন্য লোক নিতে গেলে তাকে নিয়ে ওই তিন দিনের কাজ আবার নতুন করে করতে হবে, তাতে লাখ টাকা লোকসান। যোগু লোকটা জোর পাচ্ছে শুধু এই কারণেই, ও জানে যে ওকে ছাড়া চলবে না, সেই সুযোগে লোকটা এই বদমাইশিটা করার তাল করছে। তাহলে? তাহলে মুখ বন্ধ করে বসে থাকা আর প্রাণপণে আশা করা যাতে ওরা চুরিটা না করতে পারে। যে মনিটার কথা তুমি বলছো সেটা কত বড়? প্রায় একটা পায়রা ডিমের মতো। কত দাম তা কিছু বলেছে? বলেছে দামের কোনো হিসেব নেই, যাকে বলে অমূল্য। বোঝো। কেষ্টদা গম্ভীর মুখ করে চলে গেল। রাত্রিরে খাবার পর ঘুমোতে যাওয়ার আগে একবার বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে ঝলমলে চাঁদনি রাত, লেকের জলটা চিকচিক করছে। এমন সময় একটা শব্দ শুনে পেছনে ফিরতে হল। বারান্দায় লোক এসেছে। যোগু ওস্তাদ! আমি তো অবাক, লোকটা যে আমারই দিকে আসছে। আমার সঙ্গে ও কি দরকার থাকতে পারে? আর এখন তো নেশা করেছে, সমস্ত বারান্দা দুর্গন্ধে ভরে যাবে। না, গন্ধ তো নেই। আজ তো দিব্যি সুস্থ লাগছে ভদ্রলোককে। কেমন আছিস তুই? এ আবার কি প্রশ্ন? আমি বললাম, কেন, ভালোই তো আছি। দুপুরে শটের পর দেখছিলাম কোমরে হাত বুলোচ্ছিস, বেশি চোট লাগনি তো? না না, এখন আর ব্যথা নেই। ভেরি গুড। ভাবনাও ছিল তোর জন্যে, তাই ভাবলাম একবার খোঁজ নি। আমি ভালো আছি। যোগু ওস্তাদ চলে গেল। আজ যে মানুষটাকে একদম অন্যরকম বলে মনে হল, কেষ্টদা ঠিক শুনেছিল তো? আরো সাত দিন কেটে গেল। এখন শুটিংয়ের কাজটা বেশ মেশিন মাফিক চলেছে। সবাইয়েরই সবকিছু সড়গড় হয়ে গেছে, তার ফলে কাজে স্পিডও বেড়ে গেছে। এর মধ্যে মা বাবা দুজনেরই চিঠি পেয়েছি। আমার কাজ ভালো হচ্ছে জেনে দুজনেই খুব খুশি। বিশুদা ছাড়াও আরও কয়েকজন আছে যারা রোজই একবার এসে আমার খোঁজ নিয়ে যায়। তার মধ্যে অবশ্য মমতা মাসি একজন। উনি বেশ বুঝতে পারেন মায়ের অভাব কি জিনিস। সত্যি বলতে কি, উনি থাকাতে সুবিধেই হয়েছে, না হলে সব জিনিস সবসময় খেয়াল করা মুশকিল হতো। এছাড়া আছেন সুশীলবাবু, যিনি এমনিতে একটু গম্ভীর মেজাজের লোক, কিন্তু তাও একবার অন্তত এসে কি সব ঠিক তো এই কথাটা বলে যান। সুশীলবাবুর সহকারীদের মধ্যে মুকুল চৌধুরীকে আমার এমনিতেই ভালো লাগে, কারণ কাজের সময় আমার ব্যাপারে উনি খুব বেশি রকম দৃষ্টি রাখেন। একটা শটে যদি আমার কুর্তার ওপরের বোতামটা খোলা থাকে, তাহলে সেই দৃশ্যের অন্য সব শটেই সেটা খোলা থাকছে কিনা সেটা দেখার ভার মুকুল চৌধুরীর ওপর। কেষ্টদার ধারণা যে ভুল, সেটা আমার মনে আরও দানা বাঁধল যখন দেখলাম পরপর এই সাত দিনেও যোগু ওস্তাদের দিক থেকে কোনো গোলমাল দেখা গেল না। আমি এখনো সুযোগ পাইনি, কিন্তু পেলেই এ কথাটা কেষ্টদাকে বলবো বলে ঠিক করে রেখেছি। সাত দিনে অবশ্য ছবির কাজ অনেক দূর এগিয়ে গেছে। পুলকেশ ব্যানার্জি আর মমতা মাসির কাজ আজ সকালই হয়ে গেছে, ওরা আজ সন্ধ্যায় কলকাতা ফিরে যাবেন। ইতিমধ্যে মোহনের গরিব স্কুলমাস্টার বাবার পাঠ করার জন্য আজমের থেকে একজন বছর চল্লিশেকের ভালো বাঙালি অ্যাক্টর পাওয়া গেছে। একে নিয়ে একদিনের কাজও হয়ে গেছে। কেষ্টদাকে কাজে লেগেছে এর মধ্যে তিন দিন, তার মধ্যে একদিন তাকে আরেকজন নতুন আসা স্টান্টম্যানের সঙ্গে ফাইটিং করতে হয়েছে। আসলে ফাইটিংটা ছবিতে হবে ছগনলাল আর সূর্যকান্তের মধ্যে, তিনজনের মধ্যে একজন গুন্ডা সূর্যকান্তের হাতে লাথি মেরে হাত থেকে পিস্তলটা মাটিতে ফেলে দিয়েছে। সেটা আবার পাওয়ার জন্যই সূর্যকান্তকে ঘুষোঘুষি করতে হচ্ছে। ছগনলাল বেশি যোগু ওস্তাদ আর সূর্যকান্ত বেশি শঙ্কর মল্লিককে গায়ে না লাগিয়ে ঘুষি চালানোর অ্যাক্টিং করতে হয়েছে অবশ্যই, কিন্তু যেখানেই ঘুষি খেয়ে ছিটকে পড়ার ব্যাপার আছে সেখানেই অ্যাক্টরদের বদলে স্টান্টম্যান ব্যবহার করতে হয়েছে। গুন্ডাদের আস্তানার জন্য শহরের একটু বাইরে একটা 300 বছরের পুরনো পোড়ো বাড়ি পাওয়া গিয়েছিল, তাতেই তোলা হয়েছে এসব দৃশ্য। আমাকেও এ দৃশ্যে থাকতে হয়েছিল, কারণ মোহন তো গুন্ডাদের হাতে বন্দী, আর তাকে উদ্ধার করতে এসেছেন ইন্সপেক্টর সূর্যকান্ত। হাত পা বাঁধা অবস্থায় ঘরের এক কোণে বসে আমাকে কষ্টের অ্যাক্টিং করতে হয়েছে, যদিও স্টান্টম্যানদের কারসাজি দেখে আমার বুকটা বারবার কেঁপে উঠছিল। বিশেষ করে কেষ্টদা স্টান্টের তো কোনো তুলনাই নেই। এক এক সময় মনে হচ্ছিল কেষ্টদার শরীরে বুঝি হাড় বলে কিছু নেই, নইলে এভাবে ছিটকে ছিটকে মাটিতে পড়ছে অথচ ব্যথা লাগছে না, এটা কিভাবে হয়? আরও দুদিন যে কাজ করেছে কেষ্টদা, তার সবই হল মোটর বাইকে আমাকে নিয়ে। যদিও মোটর বাইককে মোটর গাড়ি তাড়া করার দৃশ্যটা ছবিতে থাকবে মাত্র 1.5 মিনিট, তার জন্য শট নিতে হবে প্রায় 60-70টা। দৃশ্যটা শেষ হবে নালার উপর দিয়ে লাফের শট দিয়ে, সেটা নেওয়া হবে আরও 7 দিন পর। সবচেয়ে কঠিন বলে কাজটা শেষের জন্য রাখা আছে। এই শটের পর আমারও আর কোনো কাজ বাকি থাকবে না, কেষ্টদারও না। এটা বলতেই হবে যে অ্যাক্টিংয়ের ব্যাপারে যোগু ওস্তাদের কোনো গাফিলতি নেই, তাই আমার সন্দেহ হচ্ছিল কেষ্টদা ঠিক শুনেছিল কিনা। পাঁচ দিনের দিন সারাদিন মোটর সাইকেলে শুটিং করার পর সার্কিট হাউসে সন্ধ্যায় একটু ফাঁক পেয়ে কেষ্টদা নিজে থেকেই এলো আমার কাছে। আমি তখন সবে স্নান করে বারান্দা এসে দাঁড়িয়েছি। আনা সাগর লেকটা রোজ দেখেও পুরনো হয়নি, আর পাহাড়ের পেছনে সূর্যাস্তটার এক একদিন এক এক রকম বাহার। কি খবর? আমি বললাম, আমি তো তোমার কাছে খবর পাবো বলে বসে আছি। লোকটা বোধহয় হাল ছেড়ে দিয়েছে। আমি ফাঁক পেলেই একবার সন্ধ্যের দিকে চায়ের দোকানটায় যাই, মাথায় চাদর মুড়ি দিয়ে বেঞ্চিতে ঘাপটি করে বসে থাকি। আমায় চেনা যায় না নিশ্চয়ই। সেই অবস্থায় 3 দিন যোগু ওস্তাদকে ঢুকতে দেখেছি মদের দোকানে। ওর সঙ্গে অন্য দুজন গুন্ডার একজনকে দেখেছি একদিন, কিন্তু সেই চাকর বিক্রম আর আসেনি। কেষ্টদা, তুমি বোধহয় ভুল শুনেছ। আমার শোনায় ভুল হয়নি। ওরা যে একটা কোনো মতলব করছিল তাতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে একদিন রাজবাড়িতে শুটিং এর সময় আমার কোনো কাজ ছিল না, আমি ওদের বাড়ির একজন চাকরের কাছে একটা দেশলাই চেয়ে তার সঙ্গে একটু গল্প জুড়ে দিয়েছিলাম। সে বলল, মিস্টার লোহিয়ার যে খাস বেয়ারা, সে নাকি ছুটিতে গেছে 3 হপ্তাহ হল। বিক্রম চাকরটা তার জায়গায় বদলি এসেছে, কাজেই সেখানে একটা গোলমাল আছে। এর বেলায় প্রভুভক্তির কোনো প্রশ্ন আসে না। এই লোকটাকে হাত করা তাই অনেকটাই সহজ, আমার সন্দেহটা ওখানেই। দেখা যাক, আর কিছুদিন না গেলে ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু সত্যি যদি কিছু হয়? জানি না, যতদিন যোগু ওস্তাদের কাজ আছে ততদিন আমাদের মুখ বন্ধ। সেই পাথরটা যদি চুরি যায় তাহলে পুলিশ আসবে নিশ্চয়ই। পুলিশ যদি যোগু ওস্তাদকে সন্দেহ করে তাহলে করবে, সেখানে আর কারুর কিছু বলার থাকতে পারে না। কিন্তু এটাও ঠিক যে তাহলে তোমাদের ছবির সাংঘাতিক ক্ষতি হবে। পুলিশ দরকার বুঝলে অপরাধীকে পাকড়াও করবেই, তাদের কেউ রুখতে পারবে না। ভাবনা হচ্ছে ছবিটার জন্য। যতদূর জানি তোমার সঙ্গে যোগু ওস্তাদের বেশ কিছু কাজ বাকি আছে। তা তো আছেই। আমাকে ধরে নিয়ে যাওয়ার পর গুন্ডাদের আস্তানায় আমার 3টে দৃশ্য আছে। তারা আমাকে কষ্ট দিচ্ছে, ভালো করে খেতে দিচ্ছে না, আমাকে এক পোশাকে দিনের পর দিন থাকতে হচ্ছে, এসব তো কিছুই তোলা হয়নি এখনো। ছবিটা সম্বন্ধে কেষ্টদার এত দরদ আছে দেখে আমার আরো ভালো লাগলো। সত্যি যে ভাবনার কারণ ছিল সেটা বোঝা গেল 8 দিনের দিন সকালবেলা। সেদিন সকালে 9টায় রাজবাড়িতে কাজ, আমি আর যিনি দেওয়ান সাজছেন তাকে নিয়ে একটা দৃশ্য। পুলিশ গুন্ডাদের খোঁজ করতে আরম্ভ করেছে, আর এদিকে রাজকুমার অমৃত তার নতুন বন্ধুর খবরের জন্য অস্থির হয়ে পড়েছে। বড়দের বলে কোনো ফল না পেয়ে শেষটায় সে নিজেই ফোন করে ইন্সপেক্টরকে খবর জিজ্ঞেস করে। এই দৃশ্য তুলতে ঘণ্টাখানেকের বেশি সময় লাগা উচিত নয়। তারপর বাকি দিনটা কাজ হবে গুন্ডাদের আস্তানায়। 7:30টার মধ্যে বাস বেরিয়ে পড়ল মালপত্র আর কিছু লোকজন নিয়ে। বিশুদাও চলে গেল সেই বাসে, বাকি সবাই গাড়িতে যাবে 8টার সময়। মিনিট 20-এর মধ্যে দেখি একটা অটোরিকশাতে করে বিশুদা ফিরে এসেছে। রাজবাড়িতে সাংঘাতিক কাণ্ড। গতকাল রাত্রে ডাকাত পড়েছিল, মিস্টার লোহিয়ার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে বালিশের নিচ থেকে চাবি বের করে সিন্দুক খুলে নীলকান্ত মণিটা চুরি করে নিয়ে গেছে। মিস্টার লোহিয়ার স্ত্রী পাশের ঘরে দুই নাতিকে নিয়ে শুতেন, তিনি কিছুই টের পাননি। ভোরবেলা জ্ঞান হয়ে মিস্টার লোহিয়া সমস্ত ব্যাপারটা জানতে পেরে স্ত্রীকে ঘুম ভাঙিয়ে বলেন। এটাও বিশুদা বলল যে বাড়ির একজন চাকর বিক্রমকে নাকি পাওয়া যাচ্ছে না, সে লোহিয়ার খাস বেয়ারা শত্রুঘ্নর বদলি হিসেবে এসেছিল এক মাসের জন্য। পুলিশ এর মধ্যেই এসে সকলকে জেরা করতে শুরু করেছে। রাজবাড়িতে আরো 3 দিনের কাজ বাকি ছিল, এবার সেটা করতে হবে একেবারে শেষ দিকে, অন্য সব কাজ শেষ হয়ে যাওয়ার পর। আমি হন্তদন্ত হয়ে নিচে গিয়ে বিশুদার মুখ থেকেই সমস্ত ব্যাপারটা শুনলাম। কেষ্টদাও ছিল সেই ঘরে, সে খালি একবার আমার দিকে চাইল। আমি জানি যে এই ব্যাপারে আমাদের দুজনেরই কিচ্ছু করার নেই, যদিও আমরা সবই জানি। ফিল্মের দলের 25 জন লোকের মধ্যে শুধু আমি আর কেষ্টদাই জানি আসল ব্যাপারটা, জানি নীলকান্ত মণি কোথায় এবং কার কাছে আছে। গুন্ডাদের আস্তানার শুটিংটা বিকেল 4:30 শেষ করে ফেরার পথে বিশুদা বলল, চল অংশু, আমরা কজন একবার মিস্টার লোহিয়াকে দেখে আসি, ভদ্রলোক কেমন আছেন জানা দরকার। একটা গাড়িতে বিশুদা, সুশীলবাবু, শঙ্কর মল্লিক, সুকান্তবাবু আর আমি গেলাম রাজবাড়িতে। বাড়ির বাইরে পুলিশ, ভেতরে পুলিশ, বাড়ির চেহারাটাই পাল্টে গেছে। বাড়ির লোকজন সকলেরই মুখ গম্ভীর, সবাই ধীরে ধীরে হাঁটছে, ফিসফিস করে কথা বলছে, দেখে মনে হয় যেন সারা বাড়িটার উপর শোকের ছায়া পড়েছে। তার উপরে আবার আজ দিনটাও বেশ মেঘলা। তবু ভালো যে মিস্টার লোহিয়ার মাথার জখমটা তেমন গুরুতর হয়নি। ভদ্রলোক দোতলার সামনে বারান্দায় মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আরামকেদারায় বসে ফলের রস খাচ্ছিলেন। আমাদের বসতে বলে পাশে দাঁড়ানো চাকরকে সকলের জন্য শরবত আনতে বললেন। সুশীলবাবু বললেন, আমরা কিন্তু আপনাকে মোটেই বিরক্ত করতে চাই না, আপনার এই দুর্ঘটনার কথা শুনে আপনি কেমন আছেন খালি সেইটুকু দেখতে এসেছি। আই এম মাচ বেটার, কি করব বলুন, মানুষের জীবন তো আর সবসময় একরকম যায় না, কপালে দুর্ভোগ ছিল, সে কে পারে খণ্ডাতে। আফসোস হয় যে আমার এত হীরে জহারা থাকতে সে লোকটা আমার এত সাদের নীলকান্ত মণিটাই নিল। এটা কি আপনার ওই চাকরেরই কীর্তি? বললেন সুশীলবাবু। সে যখন পালিয়েছে তখন তাই ধরে নিতে হবে, অথচ লোকটা যে এমন তা আগে বুঝতে পারিনি। বাদলি হিসাবে এসেছিল আর কাজ করেছিল ভালোই, হঠাৎ যে কি গোলমাল হয়ে গেল। সে লোক কি সত্যি করেই পালিয়েছে? তাই তো মনে হচ্ছে, এমন একটা কুকীর্তি করে সে কি আর শহরে থাকবে। আমার সবচেয়ে আফসোস হয়েছে যে আপনাদের কাজটা আজ হল না, ওটা বন্ধ করেছে আমার বাড়ি কর্মচারীরা, আমি জানলে বন্ধ হতে দিতাম না। আপনারা যদি চান তো কাল সকালে আবার আসতে পারেন, আমার কোনো অসুবিধা হবে না। তার কোনো প্রয়োজন হবে না, আপনি সেরে উঠুন, ইতিমধ্যে আমাদের অন্য জায়গায় অন্য কাজ আছে। শরবত খেয়েই আমরা সকলে উঠে পড়লাম। সার্কিট হাউসে যখন ফিরলাম তখন 6টা বাজে। আমি ঘরে গিয়ে স্নানের জোগাড় করব কিনা ভাবছি, এমন সময় কেষ্টদা এলো। তার মুখ গম্ভীর। কি হলো কেষ্টদা? আমার কাজ কতদিন আছে তুমি বলতে পারো? আমি বললাম 24 তারিখ পর্যন্ত। কিন্তু কেন জিজ্ঞেস করছো? যোগু ওস্তাদের কাজ কি 24-এর পরেও আছে? না, ওর কাজ শেষ হচ্ছে 24-এর সকালে, ও সেদিন সন্ধ্যায় চলে যাবে। তুমি ঠিক জানো? হ্যাঁ, আমাদের কাজের চার্ট তো বসবার ঘরের দেয়ালে টাঙানো আছে, সেটা দেখলেই সব জানা যায়। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো বলো তো? কারণ ওর কাজ শেষ হবার আগে আমি এখান থেকে চলে গেলে মুশকিল হবে। যতদিন ওর কাজ চলছে ততদিন আমি কিছু বলতে পারবো না। ২৪ তারিখ ও চলে যাবার আগে আমার যা করার করতে হবে। হাতে বোধহয় মাত্র কয়েক ঘন্টা সময় থাকবে, খুবই গোলমেলে ব্যাপার। আমি বেশ বুঝতে পারছিলাম কেষ্টদার ভাবনার কারণটা। ও আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, সবচেয়ে মুশকিল কোথায় জানো? আমি বললেই যে এরা আমার কথা বিশ্বাস করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি কেষ্টদাকে সান্ত্বনা দিতে যাচ্ছিলাম কিন্তু পারলাম না। আরেকজন লোক এসে গেছে বারান্দায়, যোগু ওস্তাদ। দুজনে খুব দস্তি দেখছি। আরে ভাই, তোমরাই তো ক্লাব তুলবে হাউসে। অমরের কপালে তো দুয়ো ছাড়া কিছু নেই। তবে হ্যাঁ, এটা বলতে হবে যে তোমাদের দুজনেরই কাজ হচ্ছে ফার্স্ট ক্লাস। মাস্টার অংশুর তো জবাব নেই, স্টান্টম্যানও জব্বর। আমি বললাম, হে সব আবার কি বলছো যোগুদা, তুমি একটা ছবিতে থাকলে তোমার নামই তো টিকিট বিক্রি হয় বলে শুনেছি। যোগু ওস্তাদ হঠাৎ যেন দেমাকে ফুলে উঠল। তাও ভিলেনের পার্ট করছি আজ 11 বছর ধরে। অনেক এলেম লাগে ভিলেন করতে, বুঝলে কষ্ট হয়। এটা তোমার ওই ডিগবাজি খাওয়া নয়, ভালো অ্যাক্টিং আর জিমন্যাস্টিক এক জিনিস নয়। কেষ্টদা একটু হেসে নরম গলায় বলল, সে কি আমি অস্বীকার করছি ওস্তাদজি, আপনার নাম ছবির টাইটেলে বড় করে থাকবে, আমার তো নামই থাকবে না। আমাদের কাজ আর কুলিগিরিতে কোনো তফাতই নেই। কেষ্টদা যে এত বিনয়ী হতে পারে সেটা হয়তো যোগু ওস্তাদ আশা করেনি, তাই সে একটু থতমত খেয়ে কথা পাল্টে বলল, আফসোস কি হচ্ছে জানো মাস্টার অংশু, এমন একটা পাথর লোপাট হয়ে গেল, আমি একবারটি দেখতেও পেলাম না। শুধু তোমাদের মুখে শুনে দুধের স্বাদ ঘোলে মেটাতে হল। অবশ্য কে নিয়েছে পাথরটা সে তো জানাই আছে। তার মানে? বিক্রম চাকরটা, এক নম্বরের বাচ্চা। তুমি কি করে জানলে? যোগু ওস্তাদের মতলবটা কি সেটা ঠিক বুঝতে পারছিলাম না। জানবো না কেন, আমরা তো মদের দোকানে যাই নেশা করতে, তাই আমাদের সব রকম লোকের সঙ্গে মিশতে হয়। ওরা একদিন এসেছিল দোকানে, আমাকে ভয় আবার তাল করছিল। নেশা করে বেটা বলে কি, আমার মনিবের একটা দামি পাথর আছে, তোমাকে এনে দিলে কত টাকা দেবে আমায়? ভেবেছে ফিল্ম একটা তো কোটিপতি না হলো লাখপতি তো হবে নি কাজ। আমি যখন সবে শুরু করেছি মাথা একদম ক্লিয়ার। বেটাকে দোকানের বাইরে নিয়ে এলুম, তারপর গলার মাদুলি ধরে টান দিয়ে মতটাকে মুখের কাছে এনে বললুম, আর একটি বার অমন কথা বলেছি কি, তোমাকে সোজা পুলিশের হাতে চালান দেব। তাই করলেই তো পারতেন, তাহলে আর এই কেলেঙ্কারিটা হতো না। পাথর তো ওই বেটার কাছে নেই, ওরা অন্য জায়গায় পাচার করে মোটা বকশিস নিয়ে ভেগেছে বেটা বিক্রম। পুলিশের বুদ্ধি থাকলে এখানকার যত হীরে জহরতের কারবারি আছে না, তাদের বাড়ি রেড করা উচিত। জলের দরে অমন একটা পাথর পেলে এরা তো লুফে নেবে। যে পাথরের দাম হয়তো 20 লাখ, তার জন্য 1000-2000 পেলে তো ওই বিক্রম বেটা বর্তে যাবে। সামান্য চাকরের চাহিদা কত হতে পারে? গুড নাইট। যোগু ওস্তাদ তার কথা শেষ করে গুড নাইট বলে চলে গেল। আমি একটু অবাক হয়ে কেষ্টদার দিকে চাইলাম, কি মনে হচ্ছে বলতো কেষ্টদা? কেষ্টদা দেখলাম চুপ মেরে গেছে, দুবার এপাশ ওপাশ মাথা নাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সব গুলিয়ে যাচ্ছে। এখন এক একবার সত্যি মনে হচ্ছে আমি ভুল শুনেছিলাম বোধহয়। অবশ্যই সেটা হলেই ভালো হয়, যদি প্রমাণ হয় যে ওস্তাদ পাথরটা নিয়েছে বিক্রমের কাছ থেকে, তাহলে ফিল্ম অ্যাক্টরদের বদনাম হবে, আর সেটা মোটেই ভালো নয়। না, তা নিশ্চয় নয়। এই ঘটনার পরে অ্যাক্টিং এর সময় আমার বেশ কয়েকবার কথা গুলিয়ে গিয়ে এনজি হলো। এনজি মানে নো গুড, তার মানে শটটা আবার নিতে হবে। শট যদি ঠিক থাকে তাহলে সেটা হয় ওকে, একটা শট শেষ হওয়া মাত্র ডিরেক্টর বলে দেন সেটা ওকে না এনজি। সুশীলবাবু একবার আমাকে জিজ্ঞেসও করলেন, অংশু তোমার কি শরীর খারাপ লাগছে? কথাটা খুব নরম করে বললেও আমার ভীষণ লজ্জা লাগছিল, কারণ আর কিছুই না। নীলকান্ত মনির ব্যাপারটা কিছুতেই ভুলতে পারছিলাম না এবং সেই কারণেই যত গণ্ডগোল। বিশেষ করে যোগু ওস্তাদের কথাগুলো বারবার মনে হচ্ছিল আর মন বলছিল যোগু ওস্তাদ নির্দোষ, ও যা বলেছে সেটাই আসলে ঠিক, কেষ্টদা নিশ্চয়ই উল্টো পাল্টা শুনেছে। দুদিন লাগলো মন থেকে নীলকান্ত মনির চিন্তাটা তাড়িয়ে অ্যাক্টিং করতে, তারপর অবশ্য আর এনজি হয়নি। ইন্সপেক্টর মহেশ্বরী কিন্তু তদন্তের ব্যাপারে বেশ নাজেহাল হচ্ছেন। সে চাকর শহর ছেড়ে পালিয়েছে বটেই, কিন্তু সে যে কোথায় গা ঢাকা দিয়েছে সেটা পুলিশ অনেক চেষ্টা করেও বার করতে পারছে না। 23 তারিখ সকালে আমার শুটিং ছিল মোহনের বাড়িতে। ইন্সপেক্টর সূর্যকান্ত গুন্ডাদের হাত থেকে মোহনকে উদ্ধার করে তার বাবার কাছে এনে দিচ্ছে এবং বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরছেন। এই শুটিং মিস্টার মহেশ্বরী তার স্ত্রী আর মেয়েকে নিয়ে দেখতে এলেন। বিশুদার প্রশ্নের উত্তরে উনি বললেন যে চোর এখনো ধরা পড়েনি। তবে বিক্রম, যে লোক সুবিধের ছিল না তার প্রমাণ পেয়েছি। বাজারের নাম করে মদের দোকানে গিয়ে মদ খেত, যেদিন চুরিটা হয়েছিল সেদিনও মদের দোকানেই ছিল। পরদিন 24 তারিখ, ভীষণ জরুরি দিন। আজকে মোটর বাইক চড়ে কেষ্টদা আমাকে নিয়ে নালা টপকাবে। এই দৃশ্য তোলার জন্য দুটো বাড়তি ক্যামেরা লোক সমেত বোম্বে থেকে এসেছে। সার্কিট হাউসে ঘর খালি করা হয়েছে, তাই তারা সেখানেই এসে উঠেছে। বাইকে নালা পেরোনোর ব্যাপারটা একবারের বেশি করা রিস্কি বলে দৃশ্যটা 3টে ক্যামেরা দিয়ে 3 জায়গায় একই সঙ্গে তোলা হবে। একটা চড়াই দিয়ে এগোনোর সময়, একটা নালা টপকে পেরোনোর সময়, আর একটা উল্টো দিকে উত্তরাইয়ের মুখে ল্যান্ড করার সময়। অবশ্য এই সিনের আগে সকালে অন্য কাজ আছে, তাতে 3 গুন্ডা আর পুলিশের দল লাগবে। পুলিশ ছাগললালের দলকে গ্রেপ্তার করার দৃশ্য। ইন্সপেক্টর মহেশ্বরী স্থানীয় পুলিশের লোক দিয়েছেন, তারাই শুটিংয়ে পুলিশের কাজ করবে। আমার মনে হয় আর এখন কোনো সন্দেহ নেই যে কেষ্টদা ভুল শুনেছিল। যোগু ওস্তাদ আসলে নির্দোষ। তাকে ভজাতে চেষ্টা করেছিল বিক্রম, কিন্তু সে রাজি হয়নি। ভাগ্যিস, মিছিমিছি যোগু ওস্তাদের উপর দোষ চাপালে একটা বিশ্রী ব্যাপার হতো। একটা গোলমেলে ব্যাপার এই যে আজ সকাল থেকে মেঘলা করেছে। অবশ্য হাওয়া আছে বলে মেঘ মাঝে মাঝে সরে গিয়ে রোদ বেরিয়ে যাচ্ছে, কিন্তু বিকেলে নালা টপকানো শটের জন্য রোদেরই দরকার, কারণ মোটর বাইক সংক্রান্ত আর সব শটে রোদ রয়েছে। আমি বুঝে গেছি যে এখানেও সেই কন্টিনিউটির ব্যাপার। একই দৃশ্যে 10টা রোদে তোলা শটের সঙ্গে একটা মেঘলায় তোলা শট জুড়লে ভীষণ চোখে লাগে। তাই সকাল থেকেই মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছি যেন বিকেলে মেঘ সরে গিয়ে রোদ বেরোয়। দুপুরের খাওয়া শেষ করে একটা গাড়িতে আমি, কেষ্টদা আর মেকআপের 2 জন লোক, আর অন্য গাড়িতে নতুন 2টো ক্যামেরা, তাদের ক্যামেরাম্যান আর সহকারী নালার শুটিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। অন্যরা সকাল সকাল বেরিয়ে গেছে গুন্ডাদের দৃশ্য তুলতে, তারা সেখান থেকে সোজা চলে যাবে নালার জায়গায়। পথে হঠাৎ দেখলাম আমাদের 3 নম্বর গাড়িতে যোগু ওস্তাদ আরও 2-3 জন লোক শুটিং সেরে সার্কিট হাউসে ফিরছে। তার মানে ছগনলালের কাজ শেষ। সেদিনেরই মতো 20 মিনিট লাগলো নালার জায়গাটায় পৌঁছতে। মোটর বাইক আগেই এসে গেছে বাসের মাথায়। কেষ্টদা দেরি না করে বাইকে চড়ে বসল। যারা আগে এসেছে তারা সবাই এখন পুরি তরকারি দিয়ে লাঞ্চ করছে। কেষ্টদা বলল, আমি একবার নালাটা টপকে পেরিয়ে দেখে নিচ্ছি, স্পিডের আন্দাজটা ঠিক করে নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, আমাকে দরকার হবে? কেষ্টদা মাথা নাড়ল, তুমি চড়বে একেবারে শটের সময়। পথের ডান পাশে কিছু দূরে একটা তেঁতুল গাছ, তারই নিচে দলের সকলে খেতে বসেছে। কেষ্টদা চেঁচিয়ে জানিয়ে দিল যে সে একটা রিহার্সাল করে নিচ্ছে। আজই ও শেষ কাজ, সেটা হলেই ও বোম্বে ফিরে যাবে, হয়তো আর কোনোদিনও দেখা হবে না। এটা মনে হলেই আমার খুব খারাপ লাগছিল। কেষ্টদা বাইকটাকে দাঁড় করিয়েছে নালা ঘেঁষে বেশ কিছুটা দূরে রাস্তার উপর। নালার দিকে কেউ নেই তো? বিশুদা পরিবেশন করছিল, চেঁচিয়ে বলল, না সবাই এখানে। আমি রিহার্সালটা দেখব বলে দৌড়ে নালার ধারে চলে গেলাম। তারপর গলা ছেড়ে হাঁক দিলাম, কেষ্টদা এসো। আবার সেই কান ফাটা শব্দ, সেই আচমকা ঝোপের পেছন থেকে বেরোনো, সেই দম বন্ধ করা লাভ, আর সেই ম্যাজিকের মতো কিন্তু এ কি, ওপারে গিয়ে বাইকটা একই হলো। সেটা যে মুখ থুবড়ে পড়েছে উতরাইটা পেরিয়ে, তার কৃষ্ণদা যে বাইক থেকে ছিটকে গিয়ে পড়েছে ঝোপের মধ্যে। বিশুদা, বিশুদা! চিৎকার ছেড়ে জুতো মোজা পরে এই নালা পেরিয়ে উল্টো দিকে গিয়ে উঠলাম। মোটর বাইকটা একপাশে কাত হয়ে পড়ে আছে, তার একটা চাকা এখনো বনবন করে ঘুরছে, আর কৃষ্ণদা রাস্তা থেকে উঠে গা থেকে ধুলো ঝাড়ছে। আমি স্টান্টম্যান বলেই আজ বেঁচে গেলাম অংশুবাবু, অন্য কেউ হলে। খুব ব্যথা পেয়েছো নিশ্চয়ই? আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। ঝোপটা বাঁচিয়ে দিয়েছে, নইলে মাথায় চোট পেতাম নির্ঘাত। কিন্তু কি করে? ব্যাপারটা আর কিছুই না, রাস্তাটাকে খুঁড়ে গর্ত করে তারপর আলগা মাটি দিয়ে বুঝিয়ে কিছু পাথর আর খোলামকুচি ওপরে ছড়িয়ে দিয়েছিল, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তাই বাইকটা এসে পড়তেই মাটির ভেতর ঢুকে গেছে। বিশুদার সঙ্গে প্রায় সকলেই আমার ডাকে ছুটে এসছে, কাণ্ড দেখে সকলের চক্ষু স্থির। কিন্তু এরকম করলো কে? প্রশ্ন করলেন সুশীলবাবু। আপনার উপর কারোর আক্রোশ আছে নাকি যে আপনাকে এভাবে টাইট দেবে? কেষ্টদার ঘাড় আর গাল ছড়ে গিয়েছিল, আমাদের সঙ্গে ফার্স্ট এড বক্স ছিল, তার থেকে ওষুধ নিয়ে লাগিয়ে দেওয়া হল। সুশীলবাবু আবার জিজ্ঞেস করলেন, আপনার কোনো ধারণা আছে এ কাজ কে করে থাকতে পারে? কেষ্টদা বলল, তা আছে, তবে কেন সে ধারণা হয়েছে সেটা বললে অনেক কিছু বলতে হয়। আমি শুধু বলছি যে আপনাদের যোগু ওস্তাদ বলে যে অভিনেতাটি আছেন, তার কলকাতা যাওয়া আপনারা বন্ধ করুন। বিশুদা দেখলাম কথাটা ভালোভাবে নিল না। আপনি শুধু ওরকম বললেই তো চলবে না, কেন এমন একটা ব্যাপার করতে বলছেন সেটা আমাদের জানা চাই। আপনি কারণটা বলুন, কথা নেই বার্তা নেই আমাদের দলের একজনের ঘাড়ে দোষ চাপালে তো হবে না। আপনার কি তার সঙ্গে কোন রকম ঠোকাঠুকি লেগেছিল? কেষ্টদাকে অগত্যা সব কথাই বলতে হলো। আমি এখন জানি যে কেষ্টদার কথাই ঠিক, কিন্তু বিশুদা তার কথায় আমলই দিল না। দেখুন স্যার, যোগু ওস্তাদ যে সন্ধ্যেবেলা নেশা করে সেটা আমরা সকলেই জানি, কিন্তু তার নামে চুরির অপবাদ কেউ কোনোদিন দেয়নি। অনেকদিন হলো সে ফিল্মের লাইনে কাজ করছে, আর কাজটা সে ভালোভাবেই করে, এটা কেউ অস্বীকার করবে না। আপনি বম্বে থেকে এসে বাংলার একজন অভিনেতা সম্পর্কে এরকম একটা গুরুতর অভিযোগ করবেন সেটা তো আমরা বরদাস্ত করতে পারবো না। আপনি মদের দোকানে তার মুখ থেকে কি শুনেছেন সেটা তো আমি মানতে রাজি নই। আপনি নিজে যে নেশা করেন না তার প্রমাণ কি? কেষ্টদা বলল, আমি এককালে মাঝে মাঝে নেশা করতাম সেটা অস্বীকার করব না, কিন্তু একবার একটা স্টান্টে গড়বড় হয়ে যাওয়ার পর থেকে গত 5 বছরে আমি কিন্তু মদ ছুঁইনি। আমি যা শুনেছি তা ঠিকই শুনেছি, তাতে কোনো ভুল নেই। আজকের ঘটনাটাই প্রমাণ করছে যে আমি ভুল শুনিনি। সেটা আপনারা বিশ্বাস করেন কি না করেন সেটা আপনাদের ব্যাপার। আজকের এই অ্যাক্সিডেন্টের পর আমি একবারে শিওর যে যোগু ওস্তাদের কাছেই রয়েছে ওই পাথর, আর আমি তার কথা শুনে ফেলেছিলাম বলেই সে রাস্তা খুঁড়ে রেখে আমাকে খতম করার চেষ্টা করেছিল। সুশীলবাবুকে ভীষণ চিন্তিত বলে মনে হচ্ছিল, এবার উনি কথা বললেন। যাই হোক, এখন আসল কথা হচ্ছে যে এই রাস্তা দিয়ে আর বাইক চালানো যাবে কিনা, শর্টটা তো আমাদের নিতে হবে, আর এখানেই নিতে হবে, কারণ আমরা জানি যে এছাড়া আর কোনো রাস্তা এইভাবে এই নালার উপর এসে পড়েনি। শর্ট নিতে কোনো বাধা নেই, বলল কেষ্টদা। ওই গর্তটাকে শক্ত মাটি আর পাথর দিয়ে ভালো করে বুঝিয়ে দিলেই শর্ট নেওয়া যাবে। ওটা প্রায় ফাঁপা ছিল বলে বাইক ওর মধ্যে ঢুকে গিয়েছিল। আধ ঘন্টার মধ্যে সবাই মিলে কাজ করে গর্তটাকে আবার বুঝিয়ে দেওয়া হলো। ঘড়িতে বলছে 2:30। তাহলে এখন কি শর্ট নেওয়া যায়? না, যায় না, কারণ আকাশ মেঘে ভরে গেছে, চারিদিক অন্ধকার হয়ে এসছে, এমনকি বৃষ্টি নামলেও কিছু আশ্চর্য হবার নেই। আমি জানি যে রোদ না উঠলে শর্ট নেওয়া যাবে না। কেষ্টদাকে একা পেয়ে তার পাশে গিয়ে ফিসফিস করে বললাম, শোনো, যোগু ওস্তাদ কিন্তু 5:45 সার্কিট হাউস থেকে বেরোবে, ও ট্রেন 6:30। কেষ্টদা আমার কথার কোনো উত্তর দিল না। আমি ওর পিঠে হাত রাখলাম ওকে সান্ত্বনা দেবার জন্য। বিশুদা ওর সঙ্গে এমনভাবে কথা বলে সত্যি অন্যায় করেছে। এবার কেষ্টদা কথা বলল, তার গলা ভারী আর গম্ভীর। আমাকে কিছু বলতে এসো না, আমি বুঝে গেছি মানুষের উপকার করতে যাওয়া হচ্ছে বোকামো। বম্বে হলে লোকে আমার কথা মানত। আমার ভয় হলো যে কেষ্টদা হয়তো রেগে গিয়ে আর শর্টটাই দেবে না। আমি তাই বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম, কেষ্টদা, তুমি বাকি কাজটা করবে তো? দেখা যাক, বলে কেষ্টদা চুপ করে গেল। বৃষ্টি এলো না, কিন্তু মেঘ জমে রইল। হাওয়াও বন্ধ হয়ে গেছে, তাই মেঘ আর সরতেই চায় না। আমার চোখ বারবার আকাশের দিকে চলে যাচ্ছে। শুধু আমি কেন, দলের সকলেই ওই একটা শটের অপেক্ষায় খালি খালি ওপর দিকে চাইছে। সূর্যটা যে কোথায় আছে সেটা অবশ্য বোঝা যায়, এমনকি এক এক সময় মেঘ পাতলা হয়ে চারিদিকের আলো বেড়ে ওঠে, কিন্তু রোদ ওঠার নাম নেই। ক্যামেরাম্যানরা তাদের কাজের জন্য একটা কালো কাচ ব্যবহার করে, সেটা একটা ফিতে দিয়ে গলায় ঝোলানো থাকে। ধীরেশ বোস বারবার সেই কাচের ভেতর দিয়ে আকাশের দিকে দেখছেন। সাড়ে চারটে, হঠাৎ দেখি কেষ্টদা বাইকটা নিয়ে হাতে করে ধরেই সেটা নালার ওপারে করে নিল, কারণ শটে ওদিক থেকেই আসবে বাইকটা। আমি মনে খানিকটা ভরসা পেলাম, মনে হচ্ছে কেষ্টদার রাগ কিছুটা পড়েছে। রাগ করবার যে যথেষ্ট কারণ ছিল সে বিষয়ে সন্দেহ নেই। অ্যাক্সিডেন্টের পর থেকেই জানি যে শয়তানির গোড়ায় রয়েছেন যোগু ওস্তাদ। নীলকান্ত মণি চুরি করে বিক্রম যোগু ওস্তাদকেই দিয়েছে। কেষ্টদা যে ফন্দিটা ধরে ফেলেছে সেটা যোগু ওস্তাদ কোনো রকমে জেনে গেছে, আর তাই বদলা নেবার জন্য গতকাল লোকজন নিয়ে এসে রাস্তাটা খুঁড়ে আলগা মাটি দিয়ে ভরিয়ে রেখে গেছে। অথচ বিশুদা কৃষ্ণদার কথাটা বিশ্বাস করল না। শুধু বিশুদা কেন, কেউই করল না। আরে, স্টান্টম্যান বলে কি তার কথাও বিশ্বাস করতে নেই? ইতিমধ্যে আমি অমৃতের পোশাক পরে নিয়েছি, আর দেখে নিশ্চিন্ত হলাম যে কেষ্টদাও গোঁপ লাগিয়েই ইন্সপেক্টরের পোশাক পরে নিল। কেষ্টদা রেডি হওয়ার সঙ্গে সঙ্গেই দলের চার পাঁচজন একসঙ্গে বলে উঠল, আকাশের দিকে চেয়ে দেখি সত্যি মেঘ কেটে গিয়ে সূর্য সমেত অনেকখানি নীল আকাশ বেরিয়ে গেছে। অন্তত পাঁচ মিনিট থাকবে নিশ্চয়ই। ক্যামেরাস রেডি? এই হুঙ্কারটা ছাড়লেন স্বয়ং ডিরেক্টর সুশীল মিত্তির। তিনটে ক্যামেরা তিন জায়গায়, রাস্তার দুপাশে আর নালার ধারে, সেগুলো বসিয়ে রাখা হয়েছে অনেক আগে থেকেই। এবারে তিনজন ক্যামেরাম্যান রেডি হয়ে গেলেন। চলো মাস্টার অংশু, গম্ভীরভাবে বলল কেষ্টদা। আমি আর কেষ্টদা মোটর বাইকে উঠে পড়লাম। ক্যামেরা স্টার্ট দিলে চেঁচিয়ে বলো, হাঁক দিলেন সুশীলবাবু। তারপর বাইক স্টার্ট হবে। এবারে কেষ্টদা বাইকটাকে আরও বেশ অনেকখানি দূরে নিয়ে গেল। আগের বার কিন্তু এত দূর থেকে রওনা হয়নি, এবার কি তাহলে আরও স্পিডে বাইক আসবে? আমার সেটা কেষ্টদাকে জিজ্ঞেস করার ইচ্ছে ছিল, কিন্তু এখন আর ওসবের সময় নেই। সবাই রেডি? সুশীলবাবু চেঁচিয়ে জিজ্ঞেস করলেন। প্রায় সঙ্গে সঙ্গেই তিন ক্যামেরাম্যান একসঙ্গে বলে উঠল, আমি ক্যারিয়ারে বসে আমার হাত দুটোকে কেষ্টদার কোমরের দুদিক দিয়ে পেঁচিয়ে দিয়েছি। আজ স্পিড বাড়াবো, শক্ত করে ধরে থাকবে, কোনো ভয় নেই। স্টার্ট ক্যামেরা! প্রায় সঙ্গে সঙ্গেই তিন ক্যামেরাম্যান একসঙ্গে বলে উঠল, রানিং রানিং রানিং। আর চার পাঁচ সেকেন্ড পরেই শোনা গেল, স্টার্ট বাইক। গো করে গর্জন করে একটা ধাক্কা দিয়ে বাইক ছুটতে শুরু করলো। আজ আর আমি চোখ বুঝলাম না, আর চেয়ে থাকবো, সব দেখব। আগের দিনে দেড়া স্পিডে তীর বেগে চড়াই দিয়ে উঠে গেল বাইক। এবারে সমস্ত পৃথিবীটা হঠাৎ যেন নিচে নেমে গেল। বাইক শূন্যে উঠেছে, প্রচণ্ড হাওয়া শূন্য দিয়ে এগিয়ে আবার নিচের দিকে নামতে শুরু করেছে, পৃথিবী আবার উপরে উঠে এল। এবার বুঝলাম স্পিড বাড়ানোর কারণ, গর্তটা ছাড়িয়ে শক্ত জমিতে নামবে কেষ্টদা, আমাকে পেছনে নিয়ে কোনো রিস্কের মধ্যে সে যাবে না। একটা প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে বাইক আবার মাটিতে এসে নামল। আমি শুনলাম বহুদূর থেকে চিৎকার ভেসে এলো, ওকে, আর তারপর আরো দুটো, ওকে ওকে। তার মানে তিনটে ক্যামেরাতেই শট ঠিকভাবে উঠেছে। কিন্তু বাইক থামছে না কেন, কেষ্টদা কোথায় চলেছে? প্রশ্নটা মনের মধ্যে আসতেই আমি উত্তরটা পেয়ে গেলাম। বিশুদা যাই বলুক, কেষ্টদা তার নিজের বিশ্বাসে কাজ করে চলেছে। নালার জায়গাটা সার্কিট হাউস থেকে 14 কিলোমিটার, প্রচণ্ড স্পিডে 10 মিনিটে আজমেরে পৌঁছে একটা চৌমাথায় আসতেই একটা ট্রাফিক পুলিশের ঠিক পাশে এসে বাইকটা থামালো কেষ্টদা। তারপর পুলিশটিকে জিজ্ঞেস করলো থানাটা কোথায়। পুলিশ বুঝিয়ে দিতেই বাইক ছুটলো আবার ঊর্ধ্বশ্বাসে। কত স্পিডে যাচ্ছে বাইক, 80, 90, আমি জানি না। শুধু জানি এত স্পিডে আমি কোনোদিন কোনো গাড়ি চড়িনি। হাওয়ার শব্দে প্রায় কান বন্ধ হয়ে আসছে, গায়ে লোম খাড়া হয়ে গেছে। এই যে পুলিশ স্টেশন। 3 মিনিটের মধ্যে ইন্সপেক্টর মহেশ্বরীর সঙ্গে দেখা হয়ে গেল। আমাকে দেখেই ভদ্রলোক চিনলেন। কেষ্টদার গায়ে ইন্সপেক্টরের পোশাক দেখে ভদ্রলোক হেসেই ফেললেন। আর পুলিশ ইউনিফর্মে কি চাই আপনাদের? লোহিয়াজির পাথর, আমি জানি কোথায় আছে, একটা জিপে চলে আসুন আমার সঙ্গে। যদি দেখেন আমি ভুল বলছি তাহলে আমাকে হাজতে পুরবেন। হয়তো কেষ্টদার কথা বলার ভঙ্গির জন্যই মহেশ্বরী রাজি হয়ে গেলেন। ঠিক আমি আসছি আপনাদের সঙ্গে। সার্চ ওয়ারেন্ট নিয়ে নেবেন। ওকে। বাইকে উঠেই কেষ্টদার কবজিটা ধরে ঘুরিয়ে একবার ঘড়িটা দেখে নিলাম, 6:10। যোগস্তা নিশ্চয়ই স্টেশনের জন্য রওনা হয়েছে। বাইরে অন্ধকার, শহরের বাতি জ্বলে গেছে। রাস্তার ট্রাফিককে আশ্চর্যভাবে বাঁচিয়ে কেষ্টদা বিদ্যুৎ বেগে ছুটে চলেছে স্টেশনের উদ্দেশ্যে। পেছনে পুলিশের জিপ, বাইকের সঙ্গে তার রেখে সেও চলেছে ছুটে। ঘন ঘন হর্ন দিয়ে লোক সরানো হচ্ছে রাস্তার মাঝখান থেকে। স্টেশন এসে গেছে, 6:00। থানা ছাড়বার পর 5 মিনিটও হয়নি, স্টেশনের বাইরে বাইক আর জিপ পরপর থামল। আমি চেঁচিয়ে উঠলাম, সেও সবেমাত্র স্টেশন পৌঁছেছে, কুলির মাথায় মাল চাপাচ্ছে অটোরিকশা থেকে নেমে। দ্যাট ইজ দ্য ম্যান। যোগ ওস্তাদের দিকে আঙুল তুলে দেখিয়ে মহেশ্বরীকে বলল কেষ্টদা। মহেশ্বরী যোগ ওস্তাদের দিকে এগিয়ে গেলেন তার হাতে রিভলভার। জগন্নাথ দে ওরফে যোগ ওস্তাদ শেষ মুহূর্তে পালাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। দুদিক থেকে 2 পুলিশ এসে তাকে ধরে ফেলেছিল। তার কাছেই যে মিস্টার লোহিয়া নীলকান্ত মণিটা পাওয়া গেল সেটা বোধ হয় না বললেও চলবে। পাথর ফেরত পেয়ে মিস্টার লোহিয়া এত খুশি হলেন যে কেষ্টদাকে 2000 টাকা পুরস্কার দিয়ে ফেললেন। এটা যে হবে সেটা আমি জানতাম, কেষ্টদা স্টান্টম্যান ঠিকই, কিন্তু এটাও ঠিক যে এই পাথর উদ্ধার করার মতো স্টান্ট সে কোনোদিন করেনি। সবচেয়ে বেশি আফসোস হয়েছিল বিশুদার। আপনাকে সেদিন ভুল করে কত কথা বলে ফেলেছিলাম, আশা করি আপনি অপরাধ নেবেন না। অপরাধ আমি নিশ্চয়ই নেব না, কারণ এই ছবিতে কাজ করে, বিশেষ করে মাস্টার অংশুর সঙ্গে কাজ করে আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি একটা কথা বলতে চাই আপনাকে। কি বলুন। আপনাদের তো টাইটেলে কখনো নাম যায় না, আমি কথা দিচ্ছি এবার আমাদের ছবিতে আপনার নাম বড় করে আলাদা করে যাবে। তাহলে আমার অনেক দিনের একটা স্বাদ পূর্ণ হবে। এসব কথা হচ্ছিল স্টেশনে। আমরা কাল সকালে সামান্য কয়েকটা কাজ সেরে সন্ধ্যা ট্রেনে রওনা দেব। কেষ্টদা আজ বোম্বে চলে যাচ্ছে, আমরা তাকে বিদায় দিতে এসেছি। এবার আমার দিকে ফিরল কেষ্টদা, তারপর তার ডান হাতটা বাড়িয়ে আমার সঙ্গে হ্যান্ডশেক করে বলল, আমি তো 10 বছর হলো স্টান্ট করছি, কাজটা আমার কাছে ওই নাওয়া খাওয়ার মতোই সহজ হয়ে গেছে। কিন্তু তুমি 12 বছর বয়সে তোমার প্রথম ছবিতেই যে সাহস দেখালে সেই স্টান্টের কোনো জবাব নেই। কিন্তু আবার কবে দেখা হবে কেষ্টদা? যেদিন এই ছবি রিলিজ করবে সেই দিন মিস্টার লোহিয়ার দেওয়া টাকা দিয়ে আমি নিজে টিকিট কেটে চলে আসব, নইলে বাংলা ছবি তো আর এমনিতে বোম্বে পৌঁছবে না। ট্রেনে হুইসল দিয়ে দিয়েছিল, একটা ছোট্ট লাফ দিয়ে কেষ্টদা পাদানিতে উঠে পড়ল। আসি মাস্টার অংশু, ঠিকানাটা রেখে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। চিঠি লেখো। নিশ্চয় লিখবো কেষ্টদা, নিশ্চয় লিখবো। যতক্ষণ অব্দি কেষ্টদাকে দেখা গেল ততক্ষণ দেখলাম সে পাদানিতে দাঁড়িয়ে আছে, এক হাত দিয়ে রড ধরে ঝুলে বাইরে বেরিয়ে অন্য হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে। সানডে সাসপেন্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের মাস্টার অংশুমান। মাস্টার অংশুমানের চরিত্রে সোমক, অংশুমানের বাবা এবং ক্যাপ্টেন কৃষ্ণন মীর, যোগ ওস্তাদ এবং সুশীলবাবু শঙ্করী প্রসাদ মিত্র, মিস্টার লোহিয়া বিশাল, মমতা গোধুলি, ইন্সপেক্টর মাহেশ্বরী শায়ক, পুলকেশ ব্যানার্জি, অংশুমান পাল, অন্যান্য কণ্ঠে রতন এবং চিন্তা, শঙ্কর মল্লিক এবং বিশুদার চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল সত্যজিৎ রায়ের মাস্টার অংশুমান। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।